وَبَشِّرِ الْمُؤْمِنِينَ وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قد পহেলা জানুয়ারি 2012 সনের প্রথম রাত্রি ভোলা জেলার অন্তর্গত দৌলত খান থানার চরসুভি এলাকায় আল জামিয়াতুল আজিজিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত কোরআন এবং হাদিসের সঠিক প্রেমিক মুসলিম জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তাদের কি দিনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির ভালো চান তাকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে প্রায় অঞ্চলই 7 দিন 10 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, রাত ভর মাহফিল হচ্ছে, মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যায়। শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বিদআত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। কান বধির হয়ে যায়, অন্তর বিরক্ত হয়ে যায়, এর পরেও আমাদের এই জাতির সামনে যদি জিজ্ঞেস করা হয় ইসলামের রোকন কয়টা, সেই রোকনগুলোর মূল ভিত্তি কিসের উপরে, তাওহীদের রোকন কয়টা, ঈমান ভঙ্গের কারণগুলো কি, মনে করবে এগুলো আবার কি প্রশ্ন। যদি জিজ্ঞেস করা হয় কোরআনে কোন সাক্ষীকে সবচেয়ে বড় সাক্ষী বলে আখ্যায়িত করা হয়েছে, বলতে পারি না। যদি জিজ্ঞেস করা হয় কোরআনে এমন একটা সাক্ষীর কথা বলা আছে যে সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, কি সাক্ষী সেটা। আজকে আমরা মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটি মাত্র চিত্র, আর তা হচ্ছে গোটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সমস্ত কাফেরগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সমস্ত কাফেররা যদিও তাদের মধ্যে অনেক দলাদলি রয়েছে, অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু মুসলিম জাতির বিরোধিতায় সমস্ত কাফের ঐক্যবদ্ধ। আর সেজন্যই আমরা দেখতে পাচ্ছি মুসলিম দেশগুলোতে হামলা করার পূর্বে ইহুদি হিন্দুর কাছে, হিন্দু খ্রিস্টানের কাছে, খ্রিস্টান বৌদ্ধের কাছে সবগুলো একাকার হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা সম্পর্কে আমাদেরকে আগেই সাবধান করেছেন। মিশকাতে কি হাদিসটা আছে কিতাবুল ফিতানের ভিতরে, ইউশিকু আন তাদাল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে খাবারের জন্য আহ্বান করা হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা খুবই কম থাকবে? এই প্রশ্ন কেন করলেন? সাহাবায়ে কেরামদের যুগে দুনিয়ায় কাফেরদের সংখ্যা ছিল অনেক, মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য। তারপরেও দুনিয়ার কাফেররা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপত, ঠিক কিনা? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে তাবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে, সাহাবায়ে কেরাম নাম লেখাচ্ছেন। এমনই এক মুহূর্তে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার ভাইগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার পরিবারে এই দুধের সন্তান ছাড়া আর কেউ নেই, মেহরবানি করে কবুল করুন। আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না, আমার তো এমন লোকের প্রয়োজন যে ঘোড়ায় চড়তে পারে, উঠে চড়তে পারে, তীর চালাতে পারে, তরবারি চালাতে পারে, হা ঢাল ঘুরাতে পারে, তোমার এই শিশু কিছুই তো পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি জানি আমার এই শিশু তীর তরবারি খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তীর দিয়ে আঘাত করবে, তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। এই দৃশ্য যখন রোমের গোয়েন্দারা দেখল, গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে বলল, মুসলমান সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখার দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? বলে, না, তা অনেক কম। বলে, তাহলে কি তাদের অস্ত্র বেশি? বলে, না, অস্ত্র তাদের কম। বলে, তাহলে কি মুসলিম সৈনিকদের গায়ে শক্তি বেশি? বলে, না, তাও তো একেবারে জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। রোমের সম্রাট রাগ করলেন, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, আমার সৈনিকদের গায়ে শক্তি বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? তখন রোমের গোয়েন্দারা উত্তর দিয়েছিল, রোমের সম্রাট, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, তোমার সৈনিকদের গায়ে শক্তি বেশি ঠিকই, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জয় বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে মাত্র 70 লাখ ইহুদি 150 কোটি মুসলমানকে ভয় দেখাচ্ছে, আর 150 কোটি মুসলমান তাদের ভয়ে থরথর করে কাঁপছে। অথচ কাল পর্যন্ত ইহুদি মুসলমানদের কাছে ভিক্ষা করছিল থাকার জন্য। ইতিহাস পড়ুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন ইহুদিদেরকে খাইবর থেকে বহিষ্কারের জন্য নোটিশ দিলেন, ইহুদি নেতা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে আরজ করল, ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছেন, আমরা জমি জমা চাষ করব, তোমাদের চাষ করে অর্ধেক ফসল দিয়ে দিব, তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর দুশমন জেনে রাখ, সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকতে দিব যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে। এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছিলেন যে তোর উট তোকে নিয়ে এত দূর যাবে, তোকে নিয়ে যেতে যেতে তোদের ঘোড়া এবং উটগুলো হাঁপাতে থাকবে। আজকের সেই দিন এসে গেছে, তোদেরকে এখান থেকে যেতেই হবে। আজকে সেই ইহুদিরা মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখল করে আছে, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস শুধু দখলই করে নাই, মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ওদের ট্যাঙ্কের দিকে পাথর ছুড়ে মারে, তার জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে মুসলিম শিশুদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আমরা সেই যুগ যুগ ধরে একই দৃশ্য দেখতে পাচ্ছি। ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা এবং জাতিসংঘ অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করল, এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পঙ্গু করে দিল, হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করল। আফগানিস্তানের মুসলমানদের একই অবস্থা, যুগ যুগ ধরে সেখানে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। মুসলিম যুবকদেরকে ধরে নিয়ে আবু গারিব কারাগারে উলঙ্গ করে নির্যাতন করে ইটের যেমন দেয়াল গাথে, সেরকম ভাবে একজন যুবকের উপর একজনকে রেখে তারা পিরামিড তৈরি করেছে। মুসলিম যুবকেরা যখন পানি পানি বলে চিৎকার মেরেছে, ওই ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা ওদের মুখে পেশাব করে দিয়েছে। ভাইরা আমার, আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসেছে, তারা কোরআনুল কারিমের গায়ে পুরুষ এঁকে দিয়েছে, তারা মুসলিম জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমাদের কোরআনের গায়ে কুরুষ এঁকে দিলাম, কোরআন খ্রিস্টান হয়ে গেছে, তোমরা কেন বসে আছো, তোমরাও খ্রিস্টান হয়ে যাও। আপনারা জানেন আবু গারিব কারাগারে মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে, কয়েকজন মুসলিম বোন এক এক রাত্রে ২০ জন ২৫ জন আমেরিকান সৈনিকের ধর্ষণ করত, সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে ঠুক মাথা ঠুকে আত্মহত্যা করেছে। সেখান থেকে আমাদেরই একজন বোন, নামটা তার আল্লাহর নবীর ছোট মেয়ের নামে, নাম ফাতেমা, নিজের রক্তকে কালি বানিয়ে ওরনাকে কাগজ বানিয়ে পৃথিবীর মুসলিমদের কাছে পাঠিয়ে দিয়েছে, তোমরা এই জেলখানাকে হামলা করো, আমাদেরকে উদ্ধার করো। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেমের সন্তানেরা যারা ভারতবর্ষের থেকে দুজন নারীর চিৎকার শুনে, রাজা তাহিরের নির্যাতনের চিৎকার শুনে যারা ফরিয়াদ করেছিল, আর তাদের সেই ফরিয়াদের আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ বিন কাসেম শুধু রাজা তাহিরকে উচিত শিক্ষা দেয় নাই, বরং গোটা ভারতবর্ষকে স্বাধীন করেছিল। আজকে সেই মুসলমানরা কোথায় আছো? ইন্টারনেটে আপনারা সেই ফাতেমার চিঠি দেখেছেন। আমাদের যখন মুসলিমরা সেই আফগানিস্তানের মূর্তি ভাঙল, বামিয়ানের মূর্তি ভেঙে দিল, গোটা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর সেই একই আফগানিস্তানে যখন আমেরিকা স্কুলে বোমা হামলা করে ৩০০ শিশুদেরকে হত্যা করে কাতার দিয়ে রাখল, সমস্ত মিডিয়াগুলো চুপ থাকলো, কেউ এটাকে কভারেজ দিল না, কারণ এরা মুসলিমদের সন্তান, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। সারা দুনিয়াতে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন মুসলিম দেশ ইন্দোনেশিয়া, এরা একটা বিশাল এলাকা, এনজিও খ্রিস্টানেরা বা মুসলমানদের খ্রিস্টান বানিয়ে যখন স্বাধীনতার আন্দোলন শুরু করলো, জাতিসংঘ সেখানে গিয়ে স্বাধীনতা ঘোষণা করলো, মুসলিমদের আর একটা দেশ সুদান, দক্ষিণ সুদানের দারিদ্রতার সুযোগ নিয়ে সেখানে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেললো, আর কাশ্মীরি মুসলমানরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন, জাতিসংঘ সেখানে তাদের কোনো কথা বলছে না, কারণ হচ্ছে এরা মুসলমান। ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে হিন্দু হিন্দি হিন্দুস্তান যবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা হয় তুমুসকো খাতা হয় তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান। আমি দেওবন্দে পড়াশোনা করেছি, বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তে আমি দেওবন্দে ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম। এই হিন্দুরা যারা গাবির পেশাব পান করে, এই গাবির পেশাব পায়খানা পানকারী হিন্দুরা নাচত আর এই গান স্লোগান দিত, মুসলিমদেরকে চ্যালেঞ্জ করত, কাশ্মীরি মা বোনদের পেট চিরে সন্তান বের করে উপরে ছুঁড়ে মারে, নিচে ছুরি ধরে সন্তান তার দুটুকরো হয়ে পড়ে যায়, ওরা আনন্দ উল্লাস করে। আমাদের পাশেই আরাকান, বার্মার আরাকানের মুসলমানদের উপরে চরম নির্যাতন করে তাদেরকে ওখান থেকে বহিষ্কার করে বাংলাদেশে পাঠিয়ে দিল, যুবকদেরকে হত্যা করেছে। আমি দেখেছি আরাকানের এক মাদ্রাসার শাইখুল হাদিস দাড়ি মুন্ডানো চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আমার মুসলিম ভাইয়েরা, আমি একজন শাইখুল হাদিস, আজকে বার্মা ইসলামের কথা বলার কারণে আমার দাড়ি মুন্ডি আমাকে তাড়িয়ে দিয়েছে। চট্টগ্রামের এক পাতাবাড়ি অঞ্চলে মাদ্রাসায় সাক্ষাৎ হয়েছিল আমার সঙ্গে, চতুর্দিকে একই দৃশ্য। অথচ আপনার ইতিহাস পড়ুন, হাজ্জাজ ইবনে ইউসুফের সময়ে রোমের সম্রাটের দরবারে একজন মুসলিমকে বন্দি করে তার গালে একটা কাফের থাপ্পড় মেরে আনন্দ করেছিল, মুসলমান সেখান থেকে চিৎকার মেরেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলমানদের খলিফা হয়ে বসে আছো, আর আমি মুসলিম হওয়ার অপরাধে আমার গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে, আল্লাহর কাছে কি জবাব দিবে তৈরি হয়ে যাও। হাজ্জাজ ইবনে ইউসুফের গোয়েন্দা সেখানে ছিল। গোয়েন্দারা যখন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে হাজ্জাজ বিন ইউসুফ যখন জানতে পারলেন এই ঘটনা, সমস্ত কমান্ডারদেরকে ডাকলেন, গোয়েন্দাদেরকে ডাকলেন, বললেন তোমাদের যত টাকার প্রয়োজন আর যত অস্ত্রের প্রয়োজন সব খুলে দেওয়া হল। রোমের সম্রাটের দরবারে যেই মুসলিমকে থাপ্পড় মেরেছে তাকে উদ্ধার করতে হবে, এবং যে থাপ্পড় মেরেছে সেই কাফেরকে অপহরণ করতে হবে। বারবার চেষ্টা করে মুসলিম গোয়েন্দারা সফল হল। খলিফাতুল মুসলিমিন রাজ দরবারে সবার সামনে মুসলিমকে বলল, রোমের দরবারে বসে তোমার গালে যে থাপ্পড় মেরেছিল সেই কাফের তোমার সামনে, তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নাও। আমিরুল মুমিনের নির্দেশ, থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন। এবারে হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, ওহে আল্লাহর দুশমন কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে রোমের সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গাল থাপ্পড় খাওয়ার জন্য হয় নাই, মুসলিম জাতির গালে যদি কেউ থাপ্পড় মারে মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে ছেড়ে দিচ্ছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার থেকে উমরা করার জন্য মক্কা এসেছিলেন, হুদাইবিয়া পর্যন্ত আসার পরে মক্কার কুফাররা বাধা প্রদান করল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন, তুমি মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা মারামারি করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরিহিত অবস্থায় আছি, আমাদের সঙ্গে হাদি কোরবানির পশু আছে, আমরা উমরা করে চলে যাব, ওসমান মক্কায় চলে যাও। ওসমান মক্কার জনপ্রিয় ছিলেন, আগে মক্কার মেয়ে লোকেরা বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য আমাদের দেশের মেয়ে লোকেরা যেমন আগডুম বাগডুম ঘোড়াডুম বলে, আরবের মেয়ে লোকেরা বলতো উহিব্বু কাওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বু কাওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, ও আমার আদরের পুত্র আদরের সন্তান, আমি তোমাকে ঠিক সেই রকম ভালোবাসি যেরকম মক্কার লোকেরা কুরাইশরা ওসমানকে ভালোবাসে। ওসমানকে আল্লাহর নবী পাঠাইলেন, মক্কার কাফেরেরা একটা সুবর্ণ সুযোগ মনে করল, এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যাবে, তবে একটু পরীক্ষা করে নেই তার অবস্থাটা কি। খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, তিনি তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, আসাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে দিলেন, বললেন এই আমার হাত রেখে দিলাম, তোমরা আমার হাতের উপর হাত রেখে এই মর্মে বায়াত করো, অঙ্গীকার করো, হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো? 1400 সাহাবা ইকরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের বাম হাতটা ডান হাতে রেখে বললেন, এটা উসমানের হাত, যেন উসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য আল্লাহর নবী নিজে 1400 সাহাবা একরাম সহ জীবন উৎসর্গ করছেন, বায়াত নিচ্ছেন, আর আজকে হাজার হাজার মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলিমরা সেই বায়াতকে ভুলে গেছে। সাহাবা একরাম কবিতা পড়তে আরম্ভ করলেন, বুখারী কিতাবুল মাগাজি পড়ুন, আমরা হলাম সে জাতি যারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি। নাহনুল্লাযীনা বায়আউ মুহাম্মাদা, আমরা বায়াত করেছি মুহাম্মাদের হাতে হাত দিয়ে এই মর্মে, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা লড়াই করব, যুদ্ধ করব, জিহাদ করব, মা বাকিনা আবাদা, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে জান থাকবে, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য আল্লাহর নবী নিজের জীবন এবং 1400 সাহাবা ইকরামদের জীবনকে উৎসর্গ করছেন। আজকে হাজার হাজার মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজকে মুসলিমরা ভুলে গেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সমস্ত মুমিনরা হচ্ছে ভাই। একজন ভাইকে যদি নির্যাতন করে গোটা দুনিয়ার মুসলিমরা ব্যথিত হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলিম হচ্ছে একটা দেহ সমতুল্য, একটা দেহের একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি চোখে ব্যথা পায় গোটা দেহ ব্যথিত হয়। ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার কোন প্রান্তে একজন মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয়, একজন মুসলিম যদি আক্রান্ত হয়, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য ফরজ হয়ে যায় তাকে উদ্ধার করা, ঠিক কিনা? একদিকে মুসলিমদের অবস্থা, আর একদিকে দ্বিতীয় অবস্থাটা কি, বাংলাদেশকে নিয়েও গণ্ডগোল হচ্ছে। পার্বত্য অঞ্চলে সেই একই নিয়মে যেভাবে দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাজ্য বানানো হয়েছে, যেভাবে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার থেকে খ্রিস্টান রাজ্য আলাদা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার জন্য খ্রিস্টানদের পায়ে তারা চলছে। আর সেজন্য একদল আলেমদেরকেও তৈরি করা হচ্ছে। আপনারা জানেন, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে আমেরিকার নর্তকীরা ব্যালে ড্যান্স করেছে, ঠিক কিনা? এরপরে আপনারা কয়েকদিন আগে দেখেছেন, এদেশের স্বরাষ্ট্র ধর্মমন্ত্রী বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা হিন্দুদেরকে মূর্তি পূজা করার জন্য খালি করে দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নাকি মূর্তি পূজা করার জন্য খালি করে দিয়েছিলেন? এই ফতোয়া পাইল কোথায়? এই ফতোয়া ইহুদি খ্রিস্টানদের তৈরি করা একদল জালেম আলেম, বাইতুল মুকাররমের খতিব, বেদাতের শিরোমণি সালাহউদ্দিন এবং তার দোসররা সরকারকে শিখিয়েছে। ভাইরা আমার, একদল পীরও তৈরি করেছে, দেওয়ানবাগি, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এই বিভিন্ন পীরগুলো বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই। মাঝভান্ডারির বই আছে, বেলায়াতে মুতলাকা পরিষ্কার লেখা আছে, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার ধর্মে বসে ইবাদত করলে পরকালে নাজাত পেয়ে যাবে। এরকম ভাবে সুরেশ্বরী পীরের বই আছে সিররে হক জামে নূর, 34 নম্বর পৃষ্ঠায় লিখেছে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে, আল্লাহর ওলি হয়ে গেলে আর নামাজ রোজা লাগে না। দলিল পেশ করেছে কোরআনের আয়াত দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তাহলে ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না। দলিল দিয়েছে কোরআন দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। আর ইয়াকিন বলতে ওদের সুফি ভণ্ড সুফিদের পরিভাষায় ইয়াকিন মানে হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম, আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন, তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয়াল মাউত, তুমি তোমার রবের ইবাদত করো। একটু মাথায় গন্ডগোল আছে, এদের ওদিকে আমরা না তাকাই, গুরুত্বপূর্ণ আলোচনার সামনে আমরা খুব খেয়াল করে কথাগুলো শুনব যেন আমাদের একটা মুহূর্ত নষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন, বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীমের সূরা হিজরের এই 99 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, লেখা আছে আল্লাহর নবী কি ব্যাখ্যা দিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয়াল মাউত, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। ইয়াকিন মানে মৃত্যু, আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন ইয়াকিন মানে মৃত্যু, আর ওই সুরেশ্বরের পীর ব্যাখ্যা দিল ইয়াকিন মানে হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম। আমরা কি সুরেশ্বরের পীরেরটা মানব না আল্লাহর নবীর ব্যাখ্যা মানব, কোনটা? এরপরে আমরা আল্লাহর নবীর জীবনীও দেখব, আল্লাহর নবী নিজে ইবাদত করেছেন কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার সালাতের আজান হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন নামাজ হয়ে গেছে কি? সাহাবায়ে কেরাম বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য সাহাবার অপেক্ষমান রয়েছেন, আপনার জন্য জামাত ইন্তেজার করছে। আল্লাহর নবী উযু করছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, তিনবার চারবার বেহুশ হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীর ইমা অনুমতি পেয়ে ইমামতি শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে একটু সুস্থতা বোধ করলেন, উযু করলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে ইহাদা বাইনা রজুলাইনে, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে জামাতে যাচ্ছেন। ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করেছিল, কোরআন পরিষ্কার বলেছে লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে পা হেচড়াতে হেচড়াতে মসজিদে যাচ্ছেন। এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার শীর্ষ পর্যায়ে গেলে, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে, মারিফাত হাসিল হয়ে গেলে ইবাদত লাগে না, এগুলো পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি, ওলি দুই রকম, কয় রকম? এক প্রকার হচ্ছে আউলিয়াউর রহমান, আর এক প্রকার হচ্ছে আউলিয়াউর শয়তান। এরা কোন পক্ষের লোক? কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি তাসির রাসূলা وانت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لأطعته ان المحب لمن يحب مطيع এই পীরগুলো, এই মাঝবান্ডারি বলেন, দেওয়ানবাগি বলেন, সুরেশ্বরী বলেন, এই শ্রেণীর পীর যেগুলো আছে, এরা নিজেদের বইতে লিখে দিয়েছে মাজারে সেজদা করা জায়েজ, পীরকে সেজদা করা জায়েজ। এরা সেজদাকে ভাগ করেছে, ওই সিররে হক জামিনুর বইতে পরিষ্কার লেখা আছে, লিখে দিয়েছে সেজদা দুই রকম, একটা হলো তাজিমি সেজদা আর একটা হচ্ছে এবাদতের সেজদা। এবাদতের সেজদা আল্লাহর জন্য খাস, তাজিমি সেজদা পীরকে করা যায়, মাজারে করা যায়, পিতা মাতাকে করা যায়, স্বামীকে করা যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটেরা শুধুমাত্র দুনিয়ার বাদশা, ওদের প্রজারা ওদেরকে সেজদা করে থাকে, আপনি দুনিয়া আখেরাত উভয় জগতের বাদশা, আপনি উভয় জাহানের সর্দার, আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি, আপনাকে আমরা সেজদা করব কিনা? আল্লাহর নবী এ কথা বলেন নাই যে হ্যাঁ তোমরা আমাকে করো তাজিমি সেজদা করো, এ কথা বলেছেন? হাদিসের সব কিতাবে হাদিসটা আছে। আল্লাহর নবী উত্তর দিলেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে কি? তার মানে হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই, হারাম। মেয়ে লোকরা স্বামীকে সেজদা করতে পারবে না, আর তোমরাও আমি রসুলকেও সেজদা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন সেজদা করা জায়েজ হলো না, আল্লাহর নবী যখন নিজের জন্য সেজদা করার অনুমতি দিলেন না, এর পরে যারা মাজারে সেজদা করা জায়েজ বলে, পীরের পায়ে সেজদা করা জায়েজ বলে, তারা মুসলমান না মুশরিক? পরিষ্কার মুশরিক। মাজারে সেজদা ভোলায় তো মোদায় বানার মাজারটা যার নেই মনে হয়। এছাড়াও সব জায়গায় মাজার আছে দেখবেন সেজদা করা, টাকা পয়সা। আপনারা চিন্তা করুন, আল্লাহ তাআলা কত সতর্কতার সাথে বিধান দিয়েছেন, আমরা যত প্রকার নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ুন, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, মাগরিবের নামাজ, এশার নামাজ রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো, যত রকম নামাজ তুমি আদায় করবে সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তো রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। আছে নাকি? বলায় জানাজার নামাজে সেজদা আছে? দুনিয়ার কোথাও নাই। যত বড় পীর সাহেবের জানাজা হোক না কেন, তুই জানাজার নামাজ রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ নিজামুদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। দুনিয়ার যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, জানাজার সময় রুকু সেজদা করা যাবে না। ও আমার ভাইরা, সব নামাজ রুকু সেজদা ফরজ, জানাজায় কেন রুকু সেজদা নাই, কারণটা কি? কারণ শুধু একটাই, অন্য নামাজের সামনে কোনো গায়রুল্লাহ নাই, কোনো লাশ নাই, কিন্তু জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ ওই জানাজার নামাজে যদি আল্লাহর জন্য রুকু সেজদা করা হয়, ওই কবর পূজারি পীর পূজারি পীর পায়ে সেজদা জায়েজ কারি ওই ভণ্ড লোকেরা বলবে এই তো পীরের পায়ে সেজদা করা জায়েজ হলো। এই জন্য যাতে বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে, ধোকা দিতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুবা কি সুন্দর সময় ছিল, একেবারে বুজুর্গ সামনে মাত্র এক হাত থাকা, এই সময় তুমি রুকু সেজদা করতে পারলা না, লাশটা যখন তোমার কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? পীরের পায়ে সেজদা করা জায়েজ না হারাম? আপনি মক্কা মদিনায় যান না, মক্কাতে কবরস্থান আছে না? মক্কাতে জান্নাতুল বাকি মোয়াল্লা কবরস্থান, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত কবর দেওয়া হচ্ছে, আর দৈনিক একটা দুইটা না, প্রত্যেক নামাজে একসাথে দশ বিশটা জানাজা পড়ে, এইগুলো সব জান্নাতুল মোয়াল্লায় দাফন করে, কবর তৈরি করা আছে। ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী শুয়ে আছেন, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা শুধু ইব্রাহিম মারিয়া কিবতিয়া থেকে হয়েছিল, বাকি সব সন্তানের মাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তা মহিলা, মক্কার জান্নাতুল মোয়াল্লায় শুয়ে আছেন। ও আমার ভাইরা গিয়ে দেখো, চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানে একটা কবর পাকা নাই, কোন কবরের চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, টাকা পয়সা নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, চট আর জটওয়ালা নাই, সব থেকে মুক্ত। আবার তুমি মদিনা শরীফ চলে যাও, আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে সামনে একটা বিশাল আকারের কবরস্থান নজরে পড়বে, জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, বাকিউল গরকাত। এইখানে রয়েছে আল্লাহর নবীর অন্য স্ত্রীদের কবর, আল্লাহর নবীর সন্তানদের কবর, এমনকি আল্লাহর নবীর প্রায় দশ হাজার সাহাবিদের কবর রয়েছে, আল্লাহর নবীর পরপর দুই মেয়ের জামাতা ওসমানের কবর রয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওসমান শুয়ে আছেন। ও আমার ভাইরা, মদিনার কবরস্থানে গিয়ে দেখো একটা কবরে পাকা করা বিল্ডিং নেই, কোন চাদর নেই, আগরবাতি মোমবাতি নেই, টাকা পয়সা নেই, কোনো খাজা বাবা গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই। আবার তুমি ওহুদের প্রান্তে চলো, ওহুদের প্রান্তে একটা কবরস্থান রয়েছে, যেখানে ওহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দানদান শহীদ হয়েছিল, ওইখানে কবরস্থানে আল্লাহর নবীর আপন চাচা সমস্ত শহীদদের সরদার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হামজার কবর রয়েছে। গিয়ে দেখো হামজার কবরের চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া আর কোনো আগরবাতি মোমবাতি নাই, কোনো বিল্ডিং নাই, কোনো মাজার নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো চাদর নাই। আমার ভাইয়েরা, কেন নাই? সাহাবায়ে কেরামদের দেওয়ার মতো কেউ লোক নাই, সেজন্য হয়তো দেওয়ার মতো লোক নাই, আর নইলে সাহাবায়ে কেরামরা এই আমাদের দেশের বুজুর্গের মতো বুজুর্গ না। কোন দিকে যাবে যদি বলো? আল্লাহর নবীর স্ত্রীগণ, আল্লাহর নবীর সন্তানগণ এবং সাহাবিগণ আমাদের দেশের বুজুর্গদের মতো বড় বুজুর্গ না। বুখারী শরীফের হাদিস পরিষ্কার বলা আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, ও দুনিয়ার মুমিনরা শোনো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা এক একজন যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং সেই স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবীরা এক মুদ অল্প সামান্য খেজুর অথবা এক মুঠ গম দান করে আল্লাহর কাছে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, তোমরা উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের সেই সমতুল্য হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কবরে কোনো মাজার নাই, চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই, এখন বলতে পারেন ওদের কবরে দেওয়ার মতো কোনো টাকা পয়সাওয়ালা লোক নাই, আমাদের দেশে আছে। আমার ভাইয়েরা, মাজারে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে চাদর বানিয়ে, মানুষ তার চামড়া খুলে চাদর বানিয়ে তা দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দিচ্ছেন না কেন? আল্লাহর নবী মৃত্যুর কয়েকদিন আগে মাত্র ইরশাদ করেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, কেন রহমতের নবী লানত করছেন, অভিশাপ দিচ্ছেন, গজবের দোয়া করছেন, কি অপরাধ করলো ইহুদি খ্রিস্টানরা? আল্লাহর হাবিব ফরমান, ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, কারণ হচ্ছে এই ইহুদি খ্রিস্টানেরা ওদের ওলিদেরকে বুজুর্গদেরকে মৃত্যুর পরে তাদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছে, পূজার স্থান বানিয়েছে। ও আমার উম্মতরা খবরদার খবরদার, লা তাজালু কবরি ওয়াসানাইয়াবাত, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাবে না, আমার কবরকে পূজার স্থান বানাবে না, আমার কবরস্থানকে ইবাদতগাহ বানাবে না। আল্লাহর নবী এই সাবধান করেছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, সেই জন্য মানুষেরা এগুলো করে না, নতুবা আল্লাহর নবীর কবরে সেজদা করার লোকের অভাব ছিল না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লোকগুলো মাজারে গিয়ে প্রার্থনা করে, কি প্রার্থনা করে? এদেশে গান গায়, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এই গান কি আমার বানানো না ওদের বানানো? আমার ভাইয়েরা, আজমিরেও লেখা আছে, ইয়া আসমান হায় তেরা, ইয়া জমিন হায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা, আয় খাজা আজমিরি, এই আসমান তোমার জমিন তোমার, ওহে বাবা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। জোরে বলো নাউজুবিল্লাহ। আসমান জমিনের মালিক কে? আমি এবারে একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমাদের দেশের মানুষেরা মনে করে যে মক্কার কাফেরেরা কাফের ছিল এই জন্য ওরা আল্লাহ বিশ্বাস করত না, আর আমরা মুসলমান এই জন্য আমরা আল্লাহ আছে এই কথা বিশ্বাস করি, এইটা কিনা ঠিক কিনা? মাশাআল্লাহ। আমি এবারে প্রমাণ করব যে এই ধারণা ভুল, মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। তাহলে বেশ কম কোথায় এটা আজকে ক্লিয়ার হতে হবে, নইলে আপনার আমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো বেশ কম নাই। মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত, বরং এই মুসলমানদের চেয়ে ভালো বিশ্বাস করত, মক্কার কুফফাররা বিশ্বাস করত আসমান জমিনের মালিক আল্লাহকে, সবকিছু দেওয়ার মালিককে, আর আমাদের মুসলমানরা বিশ্বাস করে দেওয়ার মালিক খাজা বাবা, আল্লাহ খালি হয়ে গেছে। আমি এক এক করে দেখাচ্ছি, ধৈর্য ধরে শুনুন, রশ্মি ওয়াজ না, একটা ক্লাস আকারে এটাকে আজকে গ্রহণ করুন, শিখুন মুসলিম কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন, ইহুদি খ্রিস্টানদেরকে মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, সূরায়ে যুখরুফের 87 নম্বরে বলছেন, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইনসাল তাহুম, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে কাদেরকে? আপনি যদি মক্কার ইহুদি খ্রিস্টানদেরকে, আবু জাহাল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে? লায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? এবারে পাওয়া গেছে, আমরা যেমন সৃষ্টিকর্তা বিশ্বাস করি কাকে, মক্কার কাফেররাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে, এই ব্যাপারে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আরো সামনে চলুন, এবারে আসমান জমিনের সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি কাকে, মক্কার কুফাররা বিশ্বাস করত আল্লাহকে। দেখুন সূরা যুখরুফের 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি দুনিয়ার ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লায়াকুলুন্না, তারা অবশ্যই বলবে, খালাকাহুন্নাল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ওরা বিশ্বাস করত আল্লাহ পরাক্রমশালী আজিজ, আর জ্ঞানীও বিশ্বাস করত, এটাও বিশ্বাস করত। এবারে সামনে আরো চলুন, চন্দ্র সূর্যের মালিক আমরা বিশ্বাস করি কাকে? মক্কার কুফাররাও বিশ্বাস করত আল্লাহকে। দলিল নেন সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে, আপনি যদি দুনিয়ার ইহুদি খ্রিস্টানদেরকে, আপনি যদি পৃথিবীর অমুসলিমদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আকাশ এবং জমিন, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা, এবং কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, কে নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? এবারে আসুন, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি কাকে? সবাই বিশ্বাস করি, সবাই যদি বিশ্বাস করি তাহলে কেমনে দেশের একজন শীর্ষ পর্যায়ের মুসলমান নামধারী মক্কায় হজ করতে যায়, উমরাও করে, তসবিহ হাতে রাখে, তিনি মন্দিরে গিয়ে ভাষণ দিলেন, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসেন, এবার এসেছেন কিসে চড়ে? যেন গজে চড়ে, হাতির পিঠে আর কি। এরপরে তিনি বললেন, আর আমরা জানি মা দুর্গা দেবী যদি পৃথিবীতে হাতির পিঠে চড়ে অবতরণ করেন তাহলে পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে বললেন, আর বাস্তবেও তা হয়েছে, এবার বাংলাদেশে ফসল বেশি হয়েছে, বাংলাদেশের জিডিপি দাঁড়িয়ে সাথে উঠেছে। তাহলে বর্তমান মুসলমান নামধারী এইসব লোকেরা বিশ্বাস করে দুর্গা দেবীর কারণে ফসল হয়েছে, মক্কার কাফেররা ওই বিশ্বাস করত না, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন খুলে খুলে বলে দিবে মক্কার কুফাররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান নাযযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ, হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হায়াত জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবকিছু দেন কে? এবারে আরো আয়াত আছে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তাও বলছে ওরা, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, হে নবী আপনি বলুন কে রিজিক দেয় আসমান থেকে এবং জমিন থেকে। এরপরে আম্মা ইয়ামলিকু সামাওয়াল আবসার, কে মানুষের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক, ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মা ইউদাব্বিরুল আমর, এবং সব ইন্তেজাম কে করেন? ফাসাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? এবারে আরো সামনে চলুন, আমি প্রমাণ করব ইহুদি খ্রিস্টান অবিশ্বাস করে আল্লাহ আছে ঠিক কিনা। কোরআনুল কারীমের সূরা মায়েদার 18 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছি আবনাউল্লাহি, আবনা ইবনুনের বহুবচন, ইবনুন মানে সন্তান, আর আপনা তার বহুবচন ছেলে মেয়ে নাতিপুতি, তার মানে ইহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং নাতিপুতি। ও আহেব্বাউহু, আবার ত্যায্য পুত্র না, আহেব্বাউহু মানে প্রিয় সন্তান, প্রিয় নাতিপুতি। তাহলে ইহুদি খ্রিস্টানরা যদি নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে, তারা আল্লাহ বিশ্বাস করত কিনা? আল্লাহ বিশ্বাস করত কিনা? আল্লাহ বিশ্বাস না করলে নিজেদেরকে আল্লাহর নাতি দাবি করে কেমনে, সন্তান দাবি করে কেমনে? এর চেয়ে আরো স্পষ্ট প্রমাণ আছে, আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। যদি ওরা আল্লাহ বিশ্বাস না করতো, আল্লাহর গোলাম নাম রাখলো কি করে? আমার ভাইয়েরা, পরিষ্কার হয়ে গেল যে মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত। এমনকি আবু জাহেল যখন আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে যাচ্ছে, আবু জাহেল কাবার গিলাফ ধরে কান্নাকাটি করেছে, হে রব্বে কাবা, আমরা তোমার ঘর নির্মাণ করি, তোমার হাজিদেরকে পানি খাওয়াই এবং তোমার বাইতুল্লাহ তওয়াফ করি, মোহাম্মদ আমাদের থেকে বেদিন হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। দোয়া করছে কে? আবু জাহাল কার কাছে? এবারে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে, শয়তানেও আল্লাহ বিশ্বাস করে। কোরআনে পরিষ্কার আয়াত আছে, অনেকগুলো আয়াত, একটা বলছি, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো তখন এসে দোয়া করেছে কার কাছে? শয়তানের দোয়া শুনুন, রব্বি ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব্বি হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন, প্রার্থনা করছে কার কাছে? শয়তানও বিপদে পড়ে, কোন খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালার কাছে প্রার্থনা করে নাই, প্রার্থনা করেছে কার কাছে? বোঝা গেল আজকে যারা মাজারে গিয়ে প্রার্থনা করে তারা শয়তানের চেয়েও জঘন্য মুশরিক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শয়তান বলল, কালা রব্বি ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করলাম। এভাবে অনেক দলিল পেশ করতে পারবো, বোঝা গেল কুফাররাও আল্লাহ বিশ্বাস করত। তাহলে পার্থক্য কোন জায়গায়? এবারে আসুন, পার্থক্য কোন জায়গায়? আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে এলান করে দিন, প্রকাশ্যে প্রচার করুন। এবারে আল্লাহর নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা আগে পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা। মক্কার নেতারা যখন আওয়াজ শুনল, সব নেতারা গিয়ে হাজির হল, এমনকি যেই ব্যক্তি হাজির হতে পারল না, অসুস্থ ছিল, সেও নিজের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইল, সব নেতারা হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী জিজ্ঞেস করল, মক্কার নেতারা, আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, প্রস্তুতি নিয়ে বসে আছে হামলা করার জন্য, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, তুমি কখনো প্রতারণা করো না, ধোকা দাও না, সত্য কথা বলো, তোমার কথা বিশ্বাস করব। বলো কি বলতে চাও? আল্লাহর নবী এবারে আরেকটা ভূমিকা দিলেন, ইয়া আহলা মক্কা, ও কুরাইশের নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মানতে পারো, একটা বাক্য স্বীকার করতে পারো, তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্বে তোমরা, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, অন্য বিশ্বের লোকেরা তোমাদের দিন, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আও তুয়াদ্দি বিহাল জিজিয়া, অথবা জিজিয়া কর দিয়ে থাকবে, কয়টা কথা মানতে হবে? আমার ভাইয়েরা এবারে শুনুন, সেই একটা কথা কি? মক্কার নেতা এখনো খুশি, একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব পাওয়া যাবে, গোটা দুনিয়া আমাদের হাতে এসে যাবে, গোটা পৃথিবীর মানুষ আমাদের ধর্ম গ্রহণ করবে। একটা কথা মানতে অসুবিধা কি, বলো তাড়াতাড়ি। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সে একটা কথা বলার সঙ্গে সঙ্গে পার্থক্য হয়ে গেল, বোঝা গেল মুসলিমদের সঙ্গে কাফেরদের পার্থক্যটা এখানে। আল্লাহর নবী এবার ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা, এবারে শুধু মক্কার নেতাদেরকে বলেন নাই, তৎকালীন আরবদেরকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষদেরকে খেতাব করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝা গেল এইখানেই পার্থক্য। সঙ্গে সঙ্গে আবুল আহাবরা খেপে গেল, আবুল আহাব দাঁড়িয়ে আল্লাহ নবীর প্রতিবাদ করলো, দুহাত উঁচু করে মারতে গেল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন নবীকে, তাব্বা দিয়া দা আবিলাহা বিহু ওয়া তাব্বা, আবুল আহাব আপনাকে বলেছে তাব্বান লাকা সায়ার আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক, তুমি আমাদের এজন্য জমা করেছো। এই বলে আবুল আহাব আল্লাহর নবীকে ধিক্কার জানালো। আল্লাহর নবীর পক্ষে এখন একটা লোক নাই, কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? ও মুসলমান, এইটা যদি পরিষ্কার হইতে পারো তাহলে তুমি মুসলিম, নইলে তুমি মুসলিম না। আবু জাহালরা বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে, দুইটা অংশ আছে। এই পুরাতন বিল্ডিংটায় রং করতে হলে আগে কি করতে হবে, পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হলো সব গায়রুল্লাহকে বর্জন করতে হবে। মক্কার কুফফাররা বুঝতে পেরেছে লা ইলাহার মানে হলো আমাদের 360টা দেব দেবী চলবে না, আমাদের মূর্তি পূজা চলবে না, আমাদের খাজা বাবা চলবে না, গাজা বাবা চলবে না, আমাদের আইন কানুন চলবে না, আমাদের মানব রচিত বিধান চলবে না, লা ইলাহা কারো ক্ষমতা চলবে না, সমস্ত ক্ষমতার মালিককে। আবুল আহাবরা বুঝতে পেরেছে, আবুল আহাব যে প্রতিবাদ করেছে কোরআনে দুই জায়গায় আছে, সূরা সাদের 5 নম্বর আয়াতে আছে, আবুল আহাব বলল আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। কি বলে মোহাম্মদ, আমাদের 360 দেব দেবী বাপ, আমাদের খাজা বাবা বাপ, গাজা বাবা বাপ, কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা একজন আল্লাহর, এক আল্লাহ কেন্দ্রিক, এক আল্লাহর গোলামি করতে হবে। এটা বড় আশ্চর্য কথা। বোঝা গেল আবুল আহাব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছে, ঠিক কিনা? এবারে কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মূর্তি পূজা করা যাবে না, বলছেন নাকি? খালি বলেন লা ইলাহা। আবুল আহাব বুঝতে পেরেছে, কোরআন বলছে তারা প্রতিবাদ করেছে, আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের দেবদেবী আমাদের আল্লাহদেরকে বর্জন করব একজন পাগল কবির কথায়? এখন পাগল হয়ে গেছে, কি হয়ে গেছে, এতক্ষণ ছিল আল আমিন, এখন গেল পাগল হইয়া কবি হইয়া। শুধু এ পর্যন্ত না, তাওহীদের দাওয়াত আসলো, গালির সংখ্যা বাড়লো, আবার বলল সাহেরুন কাজ্জাব, মিথ্যাবাদী আবার জাদুঘর। ও আমার ভাইয়েরা, সারা জীবন যেই লোকটা মিথ্যা কথা বলে নাই, একটা মুহূর্তে যারা সাক্ষী দিল এখন তারা বলছে সে মিথ্যাবাদী হয়ে গেছে, লা ইলাহার মধ্যে কি আছে। আজকেও যদি সেই কথা বুঝতে পারো, জেনে রাখো এই লা ইলাহার সাক্ষী দেওয়ার পরে একজন লোক ইসলামে প্রবেশ করে, লা ইলাহার সাক্ষী না দিলে পরে ইসলামে প্রবেশ করতে পারে না। আমি সেই জন্য বলেছিলাম কোরআনে একটা সাক্ষীর কথা বলা আছে, সবচেয়ে বড় সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী, সেই সাক্ষী হচ্ছে আশহাদু আল্লা ইলাহা। কোরআন বলছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে নবী আপনি ওদেরকে জিজ্ঞেস করুন আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, সবচেয়ে বড় সাক্ষী কোনটি। এরপর আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন সূরায় আনআমের 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মাঝখানে অনেক অংশ আছে, এরপরে বলছেন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সেই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে এই সাক্ষী দেওয়া আশহাদু আল্লা ইলাহা। আমার দেশে বক্তারা পড়ে নাশহাদু আল্লা ইলাহা, আর আমি পড়েছি শুরুতে, খেয়াল করছেন কিনা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে মনে মনে ভুল ধরছে যে উনি এবার আসাধু কেন বললো না, সাধু পড়ি সবাই। সাক্ষী কি একজন আর আরেকজনে দেওয়া যায়? সাক্ষী কাকে বলে সেটা বুঝতে পারছে? এইটা বুঝলে আর কেউ না সাধু বলবে না, বলবে আর সাধু কি বলবে? কারণ হচ্ছে এই সাক্ষী হয় শাহাদা মিন সামিমিল কলব, মনের অন্তরের বিশ্বাস নিয়ে যেই কথা ঘোষণা করা হয় তার নাম কি? এই জন্য দুনিয়ার আদালতেও না বুঝে সাক্ষী দেওয়া যাবে? একজন লোক জজের আদালতে গেল, বলো তুমি কে? জজ সাহেব জিজ্ঞেস করলো, বললো আমি তো এই খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? তা তো জানি না। আচ্ছা বলো কাকে খুন করেছে? তা তো জানি না। আচ্ছা বলো কি নিয়ে খুন করলো, কেন খুন করলো? কিছুই জানি না সাক্ষী। জজ কি বলবে? পুলিশ ডেকে বলবে দেখো মাথা খারাপ কিনা, যদি মাথা ঠিক থাকে জেলখানা ঢুকাও, ফাজলামি করার জন্য আসছে, আর মাথা ঠিক না থাকলে পাবনা পাক লাগাতে পারো, ঠিক কিনা? দুনিয়ার আদালতে সাক্ষী দেওয়ার জন্য যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয়, তাহলে যেই কালেমাতুস শাহাদার ভিত্তিতে একজন লোক ইসলামে প্রবেশ করে, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী, এই সাক্ষী না বুঝে দিলে চলবে? এবারে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, বলুন তো এমন কি সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন? আপনাকে কোরআন উত্তর দিবে, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, কিসের সাক্ষী? লা ইলাহা। এরপরে সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়েছেন, ওয়াউলুল ইলমে সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন, সেই সাক্ষীর নাম লা ইলাহা। ও আমার ভাইরা, এই সাক্ষীটাই ছিল পার্থক্য। মক্কার লোকেরা আল্লাহ অবিশ্বাস করত, আবার দেবদেবীকে অবিশ্বাস করত। মক্কার লোকেরা আল্লাহকে অবিশ্বাস করত, আবার খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবাকে অবিশ্বাস করত। ও আমার ভাইয়েরা, এবারে যদি বলো হুজুর মক্কার লোকেরা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। আমি বলবো এখানেও পরিষ্কার বুঝে নাও, বিভ্রান্তি এখানেও আছে। আমার দেশের মানুষেরা বিভ্রান্তির মধ্যে আছে মূর্তি পূজা নিয়েও। মক্কার লোকেরা মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত না। কোরআনে পরিষ্কার আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যদি মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তারা কেন মূর্তি পূজা করে, আল্লাহ উত্তর দিচ্ছেন যে তারা বলবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করছো, ওরা বলবে আমরা এই মূর্তিগুলোর পূজা করি না, এইগুলো আল্লাহ বিশ্বাস করি না, এইগুলোর দেওয়ার মালিক বিশ্বাস করি না, আল্লাহ গেলেন খালি হয়ে, মূর্তি গেল মালিক হইয়া, এই বিশ্বাস আমরা করি না। আমরা বিশ্বাস করি কি? এই মূর্তিগুলো দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে। বোঝা গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম রূপে, ঠিক কিনা? আর একটা আয়াত আছে পরিষ্কার, ওয়াকুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহ, তারা বলতো এই দেবদেবীগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ও আমার ভাইয়েরা, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে এই ভায়া মাধ্যম মনে করার কারণে যদি মক্কার মূর্তি পূজকরা মুশরিক হয়ে যায়, আজকে যারা এর চেয়েও জঘন্যভাবে বলে আল্লাহ গেছেন খালি হয়ে, এরপরে খাজা বাবা গেছে মালিক হইয়া, এই লোকগুলো মক্কার মূর্তি পূজকদের চেয়ে জঘন্য মুশরিক কিনা? এবারে সেজন্য বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্য। লা ইলাহা মানে সব বর্জন। আজকেও যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা ঠিক মতো করা হয়, বর্তমান যুগের কুফাররা খেপে যাবে কিনা? ক্ষিপ্ত হবে? আপনি বলুন না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে, লা ইলাহার মানে হচ্ছে সবকিছুর মালিককে। একটা কারখানা 1,00,000 কর্মচারী আছে, আপনি বললেন যে কারখানার মালিক মোহতামিম সাহেব, এর পরের দিন থেকে কর্মচারীরা মোহতামিম সাহেবের কথা মানবে কিনা? কারণ মালিকের যে হুকুম ওইটি আইন, ঠিক কিনা? এইটা যদি পরিষ্কার বুঝে আসে, এবারে পরিষ্কার বুঝতে হবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তুমি আমি সব কিছুর একচ্ছত্র মালিকানা কার, এবারে হুকুম চলবে কার। কোরআনে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। এবারে এই কথা যদি বলা হয়, আসুন আমাদের সমাজের সঙ্গেও গন্ডগোল লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার দেশের সংবিধানে লেখা আছে 7-1 পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, লেখা আছে কিনা? একজন মুসলিম যদি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে সংবিধানের সাথে সংঘর্ষ রাখবে কিনা? কোরআনুল করিমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুরিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইরু। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনে একটা সূরার নামও আছে এই কারণে, সূরায়ে মুলক, সূরায়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সমস্ত ক্ষমতা কার হাতে? না জনগণের হাতে। লা ইলাহার মানে হলো আল্লাহ যখন সমস্ত ক্ষমতার মালিক, এবারে আইন বিধান চলবে কার? কিন্তু এখানে গন্ডগোল। সংবিধানের 7-2 লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আমার ভাইয়েরা, এই কারণেই আপনারা দেখেছেন আল্লাহর কালাম, আমরা আল্লাহর হুকুম মানলাম, এই জন্য বলছি এই জমিনের মালিক কে? হুকুম চলবে কার? এই আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম, তার নাম কি? আর যে মানে না তার নাম মুসলিম হবে? আসুন এবারে আল্লাহর হুকুম পাবো কোথায়, কোরআন হাদিসে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য, ঠিক কিনা? চোখ থাকলেই কি দেখা যায়? চোখ থাকলেই দেখা যাবে? কেন দেখা যাবে না? চোখ আছে, তোমার চোখের পাওয়ারও আছে, চোখের পাওয়ার যত ভালো হোক না কেন চোখের সামনে আলো থাকতে হবে, যদি আলো না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর একটা চক্ষু দিয়েছেন, বাতিনি চক্ষু, জ্ঞান চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহর বিধানকে জানার জন্য, বোঝার জন্য, আল্লাহর সৃষ্টিকে চেনার জন্য। এই চক্ষু দিয়েও কিছুই দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত এর সামনে একটা আলো না থাকবে, সেই আলোর নাম হচ্ছে কোরআন। যে বলুন সুবহানাল্লাহ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে, আলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলো যদি তোমাদের সমাজে জ্বালাও সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। অন্ধকার হচ্ছে চুরি ডাকাতি, অন্ধকার হচ্ছে ব্যভিচার, অন্ধকার হচ্ছে সুদ ঘুষ। আল্লাহ তাআলা বলছেন চোরের থেকে বাঁচতে হলে আইন আছে আমার কাছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা যদি চুরি করে ওদের হাত কেটে ফেলে দাও, আইনটা কার? এই আইন দেশে আছে? আজকে যদি এখানে আইন ধরা পড়ে, চোর ধরা পড়ে, মোহতামিম সাহেব হুকুম দেয় হাত কাটার জন্য, হাত কাটা হলো, কোরআনের আয়াত পড়ে আইন জানিয়ে দেওয়া হলো, এরপরে এখানে আর থাকা যাবে? পুলিশ আসবে, র‍্যাব আসবে, সাংবাদিক আসবে, উল্লু ভল্লু সব আসবে, ঠিক কিনা? পরের দিন সব মিডিয়ায় প্রচার হবে জঘন্য অপরাধ করা হয়েছে, চোরের হাত কেটে দিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছিল কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা, নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ের নামে, নাম ফাতেমা। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেলেন, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। সবাই পরামর্শ করল আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে হবে, কিন্তু কে সুপারিশ করার জন্য কথাটা বলবে? আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ, তার পুত্র ছিল উসামা। সবাই উসামাকে গিয়ে ধরল, তুমি তোমার দাদুজানের কানে কানে কথাটা বলবে। আল্লাহর নবীর প্রিয় নাতি আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশ তো কুরাইশ বংশ, হাত কাটা গেলে আপনার বদনাম হবে, তাছাড়া নামটাও আপনার মেয়ের নামে, নাম ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প কোনো বিচার করা যায় কিনা? মুসলিম শরীফের হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা রাগে খুবই লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মতরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ? জেনে রাখো, আজকে মোরা কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। মা ফাতেমা যদি চুরি করত, আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন লাও সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নেই। হুকুম দিয়েছেন কে? আরো একটু বলি কয়েকটা, তারপরে মূল আলোচনা আবার ইনশাআল্লাহ ফিরে আসবো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, খবরদার খবরদার, তোমরা জিনা বিচারে ধারে কাছেও যেও না, এটা বেহায় আপনার কাজ, অশ্লীল কাজ, হারাম করেছেন কে? আমার জাতির আইন হচ্ছে, যদি পতিতালয়ের লাইসেন্স দেওয়া থাকে তাহলে বৈধ, তার মানে বেশ্যাখানার লাইসেন্স থাকলে সরকার পয়সা পায়, সরকারকে জেনা বিচারের ভাগ দিলে হালাল হয়ে যায়, ঠিক কিনা? এরপরে আসুন, জেনা বিচারের বিচার কোরআনে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আইন করে দিয়েছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নি আর ব্যভিচারী যেই হোক না কেন, ধরা পড়লে পরে জনসমক্ষে আনো, ওদেরকে একশো দররা মারো, অবিবাহিত হলে পরে, আর যদি বিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাঢ় অথবা পাথর গাছের সঙ্গে বাঁধো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? আজকে যদি এই আইন এখানে বাস্তবায়ন করা হয়, এরপরে এখানে আর কেউ থাকতে পারবো? জঘন্য অপরাধ। আল্লাহর আইনকে বাতিল করেছে, এরপরে বিকল্প আইন তৈরি করেছে, সেই আইন মানতে বাধ্য করা হচ্ছে, ঠিক কিনা? আমার জাতি আল্লাহর কোরআনের আইনকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনের বিধানকে যারা অযোগ্য অচল মনে করে, আল্লাহর বিধানকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে, তারা মুসলমান না কাফের? মক্কার কুফফাররা এই কাজগুলো করেছিল, মক্কার মূর্তির এই ক্ষমতা ছিল না, মক্কার 360টা মূর্তি এই ক্ষমতা ছিল না। আমার জাতি ভোট দিয়ে সংসদে 345 মূর্তি পাঠায়, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর বিধানকে বাতিল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়ে লোকেরা তোমরা পর্দার বিধান পালন করো, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের মেয়ে লোকদের মতো উলঙ্গ পোনা বেহায় আপনা বের হইও না। হুকুম দিয়েছেন কে? আমার জাতির একদল লোক মেয়ে লোকদেরকে উস্কানি দিল, পর্দা দিয়ে নারীদেরকে ঠকিয়েছে। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে আল্লাহর নবীকেও নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। হুকুম করলেন, ও আমার মেয়ের কেরাম আবনরা, আল্লাহর বিধানকে ঠিক মতো পালন করো, খবরদার ওই নাস্তিক মুরতাদদের খপ্পরে পড়ো না, ওরা তোমাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে। আল্লাহ তারা পর্দার বিধান দিয়েছেন। আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে বলল, নারীদেরকে পর্দার হুকুম দিয়ে ইসলাম ঠকিয়েছে, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আদালত থেকে রায় দেয় নাই, পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহর আদালতের বিরুদ্ধে যারা আদালত তৈরি করে পর্দার বিধানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ও আমার জাতি চিৎকার মেরে বলো, তারা মুসলমান না কাফের? কিসের মুসলমান? হ্যাঁ, একজনের বসে সংসদে, কারণ হচ্ছে আপনি ঘরে জ্বালাইলে তো নিবেই দিবে না। আজকে যদি এখানে মোহতামিম সাহেব চোরের হাত কাটে, কালকে এসে ওর পুলিশ ধরবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালান যায় না, আগে কোথায় জ্বালাই থইবে? এরপরে আদালতে, তারপরে ঘরে ঘরে। আর স্লোগান দিলে ভালো করে জোরে দিবেন, নাহলে ঠান্ডা থাকবেন। নারায় তা লিল্লাহ তাকবীর, আল্লাহ জয় বলবেন, কারণ তাকবীর ধ্বনি আল্লাহ রাসূল দিয়েছেন খয়বরের যুদ্ধে। এই তাকবীর ধ্বনি কাফেরদের কলিজায় ঢুকে যায়। এই জন্য আরো স্লোগান দিবেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কিসের বিধান? বিধান চলবে কিসের? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুদকে হারাম করেছেন। সুদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদ হারাম করেছেন কে? শুধু তো হারাম করে ছাড়েন নাই, আল্লাহ এরপরে বলেছেন সূরা বাকারার 275 থেকে 79 পর্যন্ত পড়েন, আমি খেলি শেষের আয়াতটা পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে, যখন তোমরা জানতে পেরেছ সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদের মধ্যে আল্লাহ হাবিব ফরমান একেবারে একশোটা সত্তরটা গুণা আছে, এর মধ্যে সবচেয়ে নিচের গুণা হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, যখন তোমরা জানতে পেরেছ আল্লাহ তারা সুদকে হারাম করে দিয়েছেন, ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, সত্যিকার ইমানদার হয়ে থাকো। ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ তাআলা এত কঠোর ভাবে যেই সুদকে হারাম করলেন, এবারে এই সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, বৈধ করে দেয়, তারা মুসলমান থাকবে? এবারে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যত রকমের ব্যাংক আছে সবগুলো সুদের কারবার করে কিনা? ওদের জন্য সুদের কারবার করা বৈধ, হালাল। সার্টিফিকেট দিয়েছে কে? সরকার। লাইসেন্স দিয়েছে সরকারের কাছে। সুদ হারাম আছে কোনটা? গ্রামগঞ্জে যে 100 টাকা 200 টাকা 500 টাকা সুদে দেয়, 10 টাকা সুদে, ওইটা সরকারের কাছেও হারাম, অবৈধ, কারণ লাইসেন্স করে নাই। কি করে নাই? লাইসেন্স করে নাই। সরকার ভাগ পায় নাই, সুদের ভাগ এই জন্য হারাম। আর যদি লাইসেন্স করা থাকে, সরকারকে সুদের ভাগ দিতে পারো, লাইসেন্স করলে সুদ হালাল হয়ে যায়। ও আমার জাতি, সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত সুদকে যারা হালাল করে তারা মুসলমান না কাফের? এবারে আরো সামনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি আইনের বন্টনটা আল্লাহ নিজে করেছেন কোরআনুল কারীমের সূরা নিসার ১১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু, আল্লাহ নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওসিয়াত করছেন, কোন নবীর দায়িত্বে ছাড়েন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্বে ছাড়েন নাই, আল্লাহ নিজে বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তারা তোমাদেরকে হুকুম দিচ্ছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার জাতি আদালত থেকে বলল আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, এজন্য মিছিল করলো, মিটিং করলো, এজন্য পত্রিকায় বিবৃতি দিল, আন্দোলন করলো। ও আমার জাতি, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে বাতিল করে, আল্লাহকে যারা বলে আল্লাহ তাআলা ভুল করেছেন, নারীদের অধিকার হরণ করেছেন, তারা মুসলমান না কাফের? আরো সামনে চলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এগুলো শয়তানের কাজ, হারাম কাজ, এর থেকে বেঁচে থাকো। মদ হারাম করেছেন কে? আমাদের সরকারদের কাছে মদ হালাল আছে, কোনটা? লাইসেন্স থাকলে মদ হালাল, মদ হালাল, বৈধ, পুলিশে ধরবে না, লাইসেন্স না থাকলে হালাল। ও আমার জাতি, আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে মুসলমান থাকবে? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, আনসাব মানে হচ্ছে মূর্তির বেদি স্থাপন করা, মূর্তি স্থাপন করা। আল্লাহ তাআলা বলেছেন, মূর্তি তৈরি করা হারাম, মূর্তি পূজা করা হারাম, মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা হারাম, নামাজে দাঁড়াইয়া ইবাদত করি কার কাছে? এখন যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়াইয়া থাকে তারা ইবাদত করে কার? নগ্ন পায়ে হেঁটে যায়, এরপরে ফুলের তোড়া দিয়ে মূর্তিকে সম্মান জানায়, এরপরে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকে। ও মুসলমান জাতি, নামাজের মধ্যে দাঁড়ানো যদি আল্লাহর ইবাদত হয়ে থাকে, মূর্তির সামনে গিয়ে যারা দাঁড়ায় তারা কার ইবাদত করে? আল্লাহ তাআলা বললেন, মূর্তি রাখা যাবে না। আমার জাতি বলল, মসজিদের মধ্যে মূর্তি ঢুকাইতে হইবে? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, সালাহউদ্দিনের, ভালো করে শুনে রাখো, আর সেই সরকারের পাঁচটা গোলামদেরকে জানিয়ে দিতে চাই, ইতিহাস তোমরা জানো না, আল্লাহর নবী সম্পর্কে কোনো ইলম নাই, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে এখন পর্যন্ত মাথার টুপিটাও খোলেন নাই, লোহার টুপি পরা ছিল, লোহার পোশাক পরা ছিল। আল্লাহর নবী কাবার চাবিটা আনাইলেন, কাবার দরজা খোলা হলো, ভিতরে ঢুকলেন, বর্ষা দিয়ে এক একটা তীর দিয়ে মূর্তির প্রতি আঘাত করছে না, বলছেন, যা আল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা নিশ্চিন্ন হয়ে যাওয়ার বস্তুই বটে। এই বলে যখন আল্লাহর নবী মূর্তির দিকে খোঁচা মারছিল, এক একটা মূর্তি ধপাস করে পড়ে যাচ্ছে আর ভেঙ্গে চুর মার হয়ে গেছে, আল্লাহর নবী সর্বপ্রথম মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘরকে মূর্তির থেকে পবিত্র করলেন, মক্কার থেকে মূর্তি থেকে মুক্ত করলেন। ও আমার জাতি, সেই আল্লাহর ঘরে যারা মূর্তি ঢুকাতে চায়, আবার মূর্তি পূজার জন্য খুলে দিতে বলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, ইতিহাস পড়ুন, আজকে মূর্তির দিকে মানুষকে নেওয়া হচ্ছে, বাংলাদেশে একবার মক্কার ইমাম মদিনার ইমাম হুজাইফা এসেছিলেন, তাকে যখন শিডিউলে দেখলেন তিনি যে তাকে একটা মাজারে যেতে হবে, মাজার আছে না, আমি কোন দলের বিরুদ্ধে বলছি না, মাজার দুই দলেরই আছে, এক দলের জনকের আরেক দলে কি গোষকের, কাজে আমার এই বক্তব্যকে কেউ দলের বক্তব্য মনে করবেন না, আমি পরিষ্কার বলি ইসলামের বিরুদ্ধে আজকে কোন দল না, ইহুদি খ্রিস্টানদের এই পাঁচটা গোলামরা মানব রচিত সংবিধান যারা তৈরি করেছে, আল্লাহর বিধানকে যারা বাতিল করেছে, তারা যেই দলের হোক না কেন সব দল ইসলামের দৃষ্টি ইসলামদের খারিজ হয়ে গেছে কিনা, এই জন্য এটা কোন দলের বক্তব্য না। মদিনার ইমাম সাহেবের শিডিউলে আছে মাজারে যেতে হবে, তিনি বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করে সৌদি আরব চলে গেলেন। আমাকে তিনি একদিন বললেন যে তোদের দেশে গেলাম, আমাকে নেওয়া হচ্ছে মাজার পূজা করার জন্য। ভাইরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম ইতিহাসটা পড়ুন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ মূল আলোচনা এখনো শুরুই করতে পারি নাই, যে আয়াত আমি পড়েছি সে আয়াত এখনো সামনে গুরুত্বপূর্ণ আয়াত, কেউ যাবেন না ইনশাআল্লাহ, ওইটা আজকের কর্মসূচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন এই জাতির মতো একটা মূর্তি পূজকদের সামনে, নিজের পিতাও মূর্তি পূজা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পাঠালেন, ইব্রাহিম রবের পরিচয় খুঁজতে লাগলেন, তারকার দিকে তাকান, হাজা রব্বি এটা আমার রব, যখন তারকা ডুবে যায় এটা আমার রব না, সূর্যের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, সব যখন ডুবে যায় শেষ পর্যন্ত বুঝতে পারলেন সূর্য আমার রব নয়, তারকা আমার রব নয়, আমার রব কে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম, কার দিকে? না খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে, পীর বাবার দিকে, একদল পীর আছে, সব পীর কথা বলছি না, আবার একদল পীর আছে, এরা করে কি খেয়াল করুন, জিকির করার সময় বলে কি, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জ আছি, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জ, ওই পীরের কলব তার পীরের দিকে, তার পীরের দিকে তার পীরের দিকে, হাজার ভাইয়া মধ্যমে তা পাল্লার দিকে আছে না এরকম। আমি বলি আপনি যখন আপনার পীরের দিকে কলব মোতাওয়াজ্জ করলেন, আপনার পীর সাহেবের কলব তার বিবি সাহেবার দিকে মোতাওয়াজ্জ, তোমার কলব কই যাবে? তুমি যখন তোমার কলবটা মোতাওয়াজ্জ করলা তোমার পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলব তখন পায়খানার দিকে মোতাওয়াজ্জ, তোর কলব কই যাবে? আমার ভাইয়েরা, নামাজ পড়তে গিয়ে আমরা কোন কলব মোতাওয়াজ্জ করি না, ডাইরেক্ট বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলাম করি, কার গোলামি করি আমরা? কার গোলাম? কার গোলাম? নবী রসুলরাও কার গোলাম? কালেমাতু শাহাদায় বলেন আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম না আল্লাহ, আল্লাহর অংশ। তাই মিলাদে যারা হাজির হয় নবী হাজির হয়ে যায়, নবী সব দেখে শুনে, এই জন্য দাঁড়াইয়া মিলাদ পরে তারা কোন দলে আছে আমি আর সেদিকে এখন যাচ্ছি না, একটু পরে পাইলে শুধু পেলে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিসসালাম পরিষ্কার করে দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম, কার দিকে? না কোন খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে, পীর বাবার দিকে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহের সাথে আবার অন্য কাউকে রাখা যাবে না, এই জন্য বলেন হানিফান। হানিফ মানে হলো সব বাতিলকে বর্জন করে, মা ইলান আন জামিইল বুতলান ইলাল হাক্কে, সব বাতিলকে বর্জন করে শুধুমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহার নাম কি? হানিফান। এরপরে আবার বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। এবারে জাতিকে বুঝাতে হবে, ও যুবকেরা, ও আমার ভাইয়েরা, খুব ভালো করে শুনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সুযোগ সন্ধান করতে লাগলেন। মেলার সময় এসে গেল, মূর্তি পূজার সময় এসে গেল, সব লোকেরা মেলায় যাবে, ইব্রাহিমকেও দাওয়াত দেওয়া হলো। ইব্রাহিম বলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ আছি, তোমরা চলে যাও। সব যখন মেলায় চলে গেল, মূর্তিখানা খালি হয়ে গেল। এবারে তিনি মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখেন মাশাআল্লাহ, মূর্তির সামনে দামি দামি খাবার, মূর্তির গায়ে স্বর্ণের অলংকার, শাড়ি চুড়ি কত কিছু, অনেক দামি দামি খাবার, কিন্তু খাচ্ছে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঢুকে মূর্তিকে বারবার বললেন আলা তাকুলুন, খা খা, আলা তাকুলুন, খা, কথা কয় না, মালাকুম লা তানতিকুন, ব্যাপার কি, কথা বলো না, কথা কয় না, থাপ্পড় মারবো। ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন, শেষ পর্যন্ত ডান হাতে জোরে থাপ্পড় মারলো। কোরআন বলছে ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন, ডান হাতে থাপ্পড় মারলো। এবারে থাপ্পড় মারার পরে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাথরের মূর্তি যখন মারলো থাপ্পড় ব্যথা পাইলো নিজে। এবারে রাগ উঠলো ভালো করে, এবারে লইলো কুড়াল, কুড়াল নিয়ে কারো মাথায় মারলো, কারো হাতে মারলো, কারো দাঁতে মারলো, ভেঙ্গে চুরে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে এবারে তিনি সরে পড়লেন। লোকেরা মেলার থেকে আসলো, আবার মূর্তি পূজা দেওয়ার জন্য পূজাখানায় ঢুকলো, গিয়া দেখে সর্বনাশ হয়ে গেছে, কোন মূর্তির হাত নাই, কোনটার পা নাই, কোনটার মাথা নাই, সব দৌড়াইয়া চলে গেল নমরুদের কাছে। নমরুদের কাছে খবর দেওয়া মাত্র দৌড়াইয়া চলে আসলো। তাফসিরে লেখে নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো, তার মুখে কোনো কথা নাই, চিন্তা ভাবনা করে সর্বপ্রথম যেই কথাটা বলল তা ছিল এই, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তির বিরোধিতা করে, এমন কোন যুবক আছে কি? ও আমার ভাইয়েরা, তাফসিরে লেখে নমরুদ কেন যুবকের প্রশ্ন করলো, নমরুদ বুঝতে পেরেছিল এই যে কোনো ঝড় তুফান হলো না, কোনো ভূমিকম্প হলো না, কোনো যুদ্ধ হলো না, এমনি মূর্তিগুলোর মাথা ভাঙে নাই, নিশ্চয়ই এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা নতুন বিপ্লব শুরু হয়েছে, সমাজ পরিবর্তনের একটা আন্দোলন শুরু হয়েছে। আর এই রকম সমাজ পরিবর্তনের স্বপ্ন, সমাজ বিপ্লবের স্বপ্ন কোনো বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? নমরুদ ঠিকই বুঝতে পেরেছে, এই জন্য সে প্রশ্ন করেছে, কোনো যুবক আছে কি? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে লোকেরা বললে এবার হা হা সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে আমরা জানি যে আমাদের এই মূর্তিগুলো সোনা জোরে দেখে না, আমাদের দেবদেবীগুলো পছন্দ করে না, এর সমালোচনা করে, এই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। এবারে নমরুদ অর্ডার দিল ফাতু বিহি, একে ধরে আনো, আয়ুরান নাস, মানুষের সামনে নিয়ে আসো, সবাই তাকে দেখুক এবং সবাই তাকে প্রশ্ন করুক। এবারে আনা হচ্ছে, ইব্রাহিমকে ধরে এনে জিজ্ঞেস করা হলো, ও যুবক ভাইয়েরা, ইব্রাহিম পালান নাই, মর্দে মুমিন বাতিল সে হার গেজ খৌফ খা সিকতা নেহি, সর কটা সিকতা হে লেকিন সর ঝুকা সিকতা নেহি, এস গরজ সে জো মক্তল মে আয়া ও সুবহ শাম সালামত রহতি হে, ইয়ে বাত আয়া হে দুনিয়া পর হম ফুল ভি হে তলওয়ার ভি হে, ইয়ে বাত আয়া হে দুশমন পর হম ফুল ভি হে তলওয়ার ভি হে, ইয়া বজমে জাহান মহকায়েঙ্গে ইয়া খুন মে নহা কর দম লেঙ্গে। আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, একদিকে সমস্ত কাফের, নমরুদের সেনাবাহিনী, অস্ত্র, নমরুদের জনগোষ্ঠী সব একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে একজন মুমিন দাঁড়িয়ে আছে, একজন মুমিন দাঁড়িয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা, ইব্রাহিম একটা উম্মা, একটা জাতি, একজন দল। আমার ভাইয়েরা চিন্তা করেছ কি, এব্রাহিম তো একটা ব্যক্তির নাম, কিন্তু আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একটা উম্মা ছিল, জাতি ছিল। কেমনে একটা লোককে আল্লাহ জাতি বলছেন? কারণ হচ্ছে এই, একদিকে কুফফারদের জাতি আর একদিকে মুমিনদের জাতি। কিয়ামত পর্যন্ত যত লোকেরা তাওহীদের কথা বলবে, শিরিকের বিরুদ্ধে দাঁড়াবে, সব লোকদের প্রতিনিধি হয়ে, সব লোকদের পক্ষ হয়ে নেতৃত্ব দিয়ে একজন লোক দাঁড়িয়েছে, যেন কিয়ামত পর্যন্ত সমস্ত লোক তার সঙ্গে আছে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা জাতি, এর একটা দল। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আসাবে কাব যুবক ছিল, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আসাবুল কাবদের সম্পর্কে আল্লাহ বলছেন ওরা ছিল যুবক, ওরা ওদের রবের উপর ঈমান এনেছিল, তারাও তাদের শাসকদের বিরুদ্ধে সত্য কথা বলেছে। আল্লাহর নবী বলেছেন আমি নুসির তুমি সবাব যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, আর বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। তবে এই বুড়ারা না, যে বুড়ারা যৌবন থেকে ইবাদত করতে করতে বুড়ো হয়েছেন, এই বুড়াদের কথা বলছি না। কোন বুড়া? যেই বুড়ারা বাপ দাদার যুগ থেকে শিরিক করছে, এখনো শিরিক করে, হকের পক্ষে বাধা দেয়, আর এই ভণ্ড পীর বুলবুলের দাওয়াত দিয়ে নিয়ে আসে, আর বলে বাপ দাদার যুগ থেকে মিলাদ পড়লাম, বাপ দাদার যুগ থেকে খতম করলাম, বাপ দাদার যুগ থেকে এই সমস্ত পূজা করলাম, এইগুলো বাপ দাদার যুগ থেকে করেছি বলে দলিল পেশ করে। এই বুড়াদের কথা বলছি আল্লাহর হাবিব ফরমান, নুসির তুমি স্বভাবে আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, অমনে তুমি সুয়ুখে আমি বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের শক্তি, তাওহীদের শক্তি বাড়িয়ে দিলেন। তাওহীদ কি? আমানত সিনু মে হামারা, আসা নেই মেটানা নাম নিশা হামারা। ও মুসলমান জাতি, ইব্রাহিম দাঁড়িয়ে আছে, নমরুদের গোষ্ঠী জিজ্ঞেস করলো ইব্রাহিম তুমি এই কাজটা কেন করলা? ইব্রাহিম বলল বাল ফালাহুম কাবীরহুম হাজা, বাল ফালাহু কাবীরহুম হাজা, এই তো বড়টাই করেছে, এখনো কুরআন নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো যাদের মাথা ভাঙলো পা বাড়লো, ফাসআলুহুম ওদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। এবারে লোকেরা উত্তর দিলে ইব্রাহিম তুমি তো জানো এই দেবদেবী কথা বলতে পারে না, এই মূর্তি কোনো কথা বলতে পারে না, এই মূর্তি কোনো উত্তর দিতে পারে না, কেন তুমি আমাদেরকে বোকা বানাচ্ছ? ইব্রাহিম এই সুযোগটাই চাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আমার জাতি, কেন তোমরা এদের পূজা করছো? যার সামনের থেকে মাছি কোনো খাবার নিয়ে গেলে ফেরাতে পারে না, যার মুখে কুকুর পেশাব করলে বাঁচাতে পারে না, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমার ভাইয়েরা, এবারে নমরুদের গোষ্ঠী বুঝতে পারলো এর সঙ্গে তর্ক করে পারা যাবে না, দলিল দিয়ে পারা যাবে না, বর্তমান যুগের নমরুদেরাও এই কবর পূজারী বলো, মাজার পূজারী বলো, মিলাদ পন্থী বলো, এই লোকগুলো দলিল দলিল বুঝে না, বাপ দাদা করেছে তা করে বলো, নমরুদরা তাই বলল, এদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করো, এবারে আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। আমার জাতি, এবারে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন ইব্রাহিমের কি অবস্থা হচ্ছে। ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেল, বলল ইব্রাহিম একটু হুকুম দাও, আমি জিব্রাইল পাখা দিয়ে আঘাত করে সব শেষ করে দেই। মিকাইল বলল আমি একটু সিরার দিয়ে উড়িয়ে দেই, ইসরাফিল বলল সিঙ্গার ফুৎকার দিয়ে দেই। আল্লাহর নবী ইব্রাহিম বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি তোমাদের গোলামি করি নাই, আমি তোমাদের দাওয়াত দেই নাই, আমি যে আল্লাহর দাওয়াত দিয়েছি ওই আল্লাহর ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাউলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, মুমিনের মাওলা আছে। দুনিয়ার সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হোক, আল্লাহ যদি মুমিনদের পক্ষে থাকে দুনিয়ার কোনো ক্ষতি কেউ করতে পারে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুন নিক্ষেপ করা হলো। আমার ভাইয়েরা, এবারে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত অটল ছিলে, তুমিও শক্ত অবস্থানে ছিলে, তাওহীদের উপরে ছিলে, এবারে তোমার ক্ষমতা শেষ, আমার নুসরাত শুরু হচ্ছে। এবারে শুরু হয়ে গেল, আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ও মুসলমান জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? বর্তমানে ইহুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেন ইহুদি যত আছে তাদের যত বোমা আছে সমস্ত বোমা ঠান্ডা করতে পারেন কিনা? নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছেন, আল্লাহ বুড়ো হয়ে গেছেন? আল্লাহ বলেন না হয় নাই, লা নিদ্দাবালা দিদ্দাবালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাবালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিত মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুফিন ওয়া সালা। আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমনই আছেন, আল্লাহর শক্তি দুর্বল হয় নাই, নিস্তেজ হয় নাই। তোমরা দুর্বল হয়েছ, তোমরা ইমানের দাবিও করো আবার শিরিকও করো, আল্লাহ তাআলা সূরা ইউসুফ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরিক, ইমান আনে ঠিক তবে শিরিক যুক্ত অবস্থায় বেশিরভাগ লোক শিরিক করে, শিরিকে লিপ্ত আছে। আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ইব্রাহিম শিরিক করেন নাই, তাওহীদবাদী মুমিন, আল্লাহ সেজন্য সাহায্য করেছেন। আজ বিজুক করে ইব্রাহিম কাইমা পয়দা, আজ বিজুক করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায়, আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। মূসা নবীর ইতিহাস দেখো, ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, ফেরাউনের কবল থেকে বনী ইসরায়েলকে উদ্ধার করে সামনে চলছেন, এবারে নদী বেজে গেল, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে, আল্লাহর নবী মুসা এখন আর উপায় দেখতে পাচ্ছেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ বলেন মুসা তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে ওই পর্যন্ত শক্তি চালিয়ে যাও, এবার নদীর মধ্যে লাঠি মারো, তোমার ক্ষমতা শেষ, লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিল, ফান ফালাকাল বাহরু, সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল, সাগরের পানি দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, কাতাও দিল আজিম, বিশাল পাহাড়ের মতো দুই ভাগ হয়ে পানি দাঁড়িয়ে গেল। মুসা নবী মাঝখান দিয়ে চলে গেলেন, মুসার বাহিনী চলে গেল, বনী ইসরায়েল চলে গেল, ফেরাউন যখন নামলো আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। ও আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখন মুসলমানদের জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? তবে শর্ত একটাই, মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই, মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই, আজ ভি আতি হে কোহে তুর সে বাঙ্গেলা তাখাব। এজন্য ভাইয়েরা আমার, আজকে আমাদের দেশে, আমাদের দেশে দিন কায়েমের জন্য অনেক রকম আন্দোলন আছে, কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র। গণতন্ত্র এটা কুফুরি মতবাদ, গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইসলামের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে। গণতন্ত্রের আইনের উৎস জনগণ। আব্রাহাম লিংকন তার ভাষণে বলেছে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ইসলাম বলে অফ দ্য আল্লাহ, আইন আসবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া অন্য কারো আইন দেওয়ার অধিকার নাই। এই আইন আসবে কিসের মাধ্যমে? বাই দ্য ওহি, ওহির মাধ্যমে, ফর দ্য পিপল। এই গণতন্ত্র ইসলাম ঘৃণা করে, কোরআনে পরিষ্কার বহু আয়াত বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন আকসারুহুম লা ইয়াশকুরুন আকসারুন নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক মূর্খ। এরপরে আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার আয়াত ওয়াইং তুতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, একটা বের করো, আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, এদের লোক আনসাবিলিল্লাহ, তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরা করে ফেলবে। সংখ্যাগরিষ্ঠ লোক যেই পক্ষে ভোট দিল, মেথর আর কি, সুৎখর, ঘুষখর, জুয়াচোর, পাগল, সবার ভোটের একরকম মূল্য। এইরকম সংখ্যাগরিষ্ঠ লোকের মতের ভোট নিয়ে আপনি যদি অনুসরণ করেন, বেশিরভাগ লোকের মতের রায়ের অনুসরণ করেন, আকসারা মানফিল আরদে, জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের যদি অনুসরণ করেন, তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরা করে ফেলবে। তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে যারা ইসলাম কায়েম করতে চায়, তারা কি নবীর ইসলাম কায়েম করবে না আব্রাহাম লিঙ্কন ইসলাম কবুল করবে? কোনটা পরিষ্কার বুঝতে হবে। আজকে অনেকে আবার বলে ইসলামী গণতন্ত্র। আমি জিজ্ঞেস করতে চাই, আমেরিকার যে গণতন্ত্র আর বাংলাদেশের যে গণতন্ত্র কোনো পার্থক্য আছে? আমেরিকার বিশ্ববিদ্যালয়ের যেই গণতন্ত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গণতন্ত্র, আমেরিকায় ভোটের যেই পদ্ধতি, ঢাকায় সেই একই পদ্ধতি, আমেরিকা যেরকম ভোট নেয় এদেশে একই রকম ভোট নেয়, আমেরিকায় যাদের ভোট নেয় এখানে তাদেরই ভোট নেয়, কোনো পার্থক্য আছে? এই গণতন্ত্র আল্লাহর নবী করেন নাই, এর মাধ্যমে ইসলাম কায়েম হওয়া সম্ভব না, আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর নবীর তরিকা আছে, সুন্নত আছে, আমাদের সেই নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে। তার সামনে রসি বাকাবা আই আরবি কেই রাহ কে তুমি রবি বতুরকিস্তানাস, তুমি যেই পথে চলছো এইটা কাবার পথ না, মক্কার পথ না, এটা শয়তানের পথ। ও আমার ভাইয়েরা, তুমি সুন্নাত তরিকা বাদ দিয়ে রসুলের তরিকা বাদ দিয়ে, রসুলের তরিকা কি? রাসুলের তরিকা আছে, দাওয়াত করতে হবে, মুসলিমদেরকে বুঝাতে হবে, কোরআনের বিধান বুঝাতে হবে। আমি মুসলিম, আমার সংবিধান কোরআন, কোরআন ছাড়া আমি অন্য কিছু মানবো না। এইরকম যদি আজকে বাংলাদেশের 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ ইমাম আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, এই সব লোকগুলো দল মত ছিন্ন ভিন্ন করে দিয়ে একজন ইমাম বানাতো, ইমামের বায়াত দিত, সেই ইমামের অধীনে তারা রাজপথ দখল করত, আমরা শহীদ হব, হয়তো শরিয়াত নইলে শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, এই স্লোগান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ত, এই দেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারে? এইটা না করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করা হয়েছে। দল তৈরি করা যায় না ইসলামে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, যারা আল্লাহর দিনকে তাফরিক করেছে, বিভক্ত করেছে, ছিন্ন ভিন্ন করেছে, দলে দলে উপদলে বিভক্ত হয়েছে, আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ভাইরা আমার, এই আল্লাহর নবীর দিন এত সহজ না। এই দিন কায়েমের জন্য আল্লাহর নবী নিজেও রক্ত দিয়েছেন। কোরআন সেজন্য বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন। আমি এজন্য সূরায়ে তওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, শুরু হচ্ছে আলোচনা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কে ক্রয় করেছেন? কাদের থেকে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? 5টা জিনিস। কয়টা জিনিস লাগে? একজন লাগে ক্রেতা, আর একজন বিক্রেতা, আর একজন, আর একটা লাগে মাল পণ্য, আর একটা লাগে মূল্য, আর একটা লাগে বাজার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তওবার 111 নম্বরে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ক্রেতা হচ্ছেন কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল ক্রয় করেছেন। মুমিনদের জান এবং মাল হচ্ছে পণ্য, বিনিময় হচ্ছে জান্নাত। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ তাআলা ক্রয় খরিদ করেছেন, ক্রয় করেছেন। এবারে বাজারটা কোথায়? আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। কি করে? মারে আর মরে, এইরকম যারা আল্লাহর কাছে জানমাল বিক্রয় করলো তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এবারে বেচা কিনা করতে গেলে দলিল দেখতে হয়। জমি যারা কিনে তারা তিনটা দলিল তালাশ করে, কয়টা দলিল? এই ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের দলিল, বাংলাদেশ আমলের দলিল, সিএসআরএস এসএ নাকি বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও এই বেচা কিনার মধ্যে তিনটা দলিল পেশ করেছেন। আমাদের কোরআন, আমাদের যুগ, আমাদের আগের নবীর যুগ পাকিস্তান আমল, ঈসা আলাইহিস সালামের কিতাব, এর আগে ব্রিটিশ আমল, এরপরে আল্লাহ বলছেন ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছো? কারণ মানুষ চিন্তা করে জানমাল তো বিক্রয় করলাম, ঠকলাম কিনা। ওই যে গ্রামের কৃষক বাজারে তরি তরকারি নিয়ে যায় বেচার জন্য, রাস্তার মুখে একদল ফরিয়া পাইকাররা কিনে রেখে দেয়, ওই বেচারা চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা। তোমরাও চিন্তা করছো ঠকলাম কিনা, আল্লাহ বলছেন না ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো এই যে তোমরা ঠকো নাই। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, ও আমার ভাইয়েরা এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নবী আমাদের চেয়ে বড় বুজুর্গ ছিলেন। আমাদের চেয়ে বড় বুজুর্গ ছিলেন না কম ছিলেন, কোনটা? আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর নবী নিজে লড়াই করেছেন কিনা, যুদ্ধ করেছেন কিনা, দাওয়াতের কাজও করেছেন, যুদ্ধ করেছেন। ও আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন আমাদের নবীকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। গুরুত্বপূর্ণ পড়া দিলে সবাই কি করে, ঠোঁট নাড়াচাড়া করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এটাকে বান্ধে রাখেন না? ভাইরা আমার এটা বসে মনে রাখেন, শয়তান ঢুকছে ভিতরে। পাগল এবং শিশুদেরকে মসজিদে নেওয়া না যায়, ঠিক কিনা? ফেকার কথা নিষেধ করা আছে, কারণ শয়তান এই পাগল এবং শিশুদের মাধ্যমে মসজিদে ঢুকে মসজিদে মুসলিম নামাজ নষ্ট করে। এটা বান্ধে রাখেন, শয়তান ঢুকছে ভিতরে। ভাইরা আমার কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই সময়, মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষরা ভুলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন সেটা একটা চিত্র আমি তুলে ধরছি। কোরআন পড়ুন, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো, আল্লাহর নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। বাচ্চাদেরকে পড়া দেওয়ার সময় যেমন বাচ্চারা ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, কোরআনকে জলদি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বিহি, শুধু পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন, রাতে ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত ইবাদত করছেন পা ফুলে যাচ্ছে। আল্লাহর নবী ইরশাদ করেন আফালা কুনা আব্দান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ একজন এতিমকে সমস্ত নবীদের সর্দার বানাইলেন, যে আল্লাহ তাআলা একজন অসহায় মানুষকে সহায় দান করলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়াজাদাকা বাল্লান ফাহাদা এই আল্লাহরকে আমি শুকরিয়া আদায় করব না, পা ফুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল কামলিওয়ালা আপনি রাত্রি ইবাদত করুন তবে কিছুক্ষণ ঘুমান, আপনি সারা রাত তো ইবাদত করলে খুশি, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলে খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক রাত্র অথবা তার চেয়ে একটু কম বা একটু বেশি আপনি ইবাদত করুন, কি সুন্দর কথা! নবী সারা রাত্র ইবাদত করার দরকার নাই, আদর করে বলছেন। শুধু এ পর্যন্তই না, আরো সামনে চলুন, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, আফসোস করছেন ইসলাম গ্রহণ করছে না লোকেরা। আল্লাহ তাআলা বলছেন, ফালা আল্লাকা বা তারিক ফালা আল্লাকা বা খুন নাফসাকা আলা আসারিম, আপনি কি জন্য আপনার নিজেকে ধ্বংস করে দিবেন, আপনার এত কষ্ট করা দরকার নেই। এরপরে আরো জ্বলন্ত প্রমাণ দেখো, আল্লাহর নবী মসজিদ নববীতে বসে কথা বলছেন, এই সময় সাহাবীদের মধ্যে কারো কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, আল্লাহর নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজুরাতের আয়াত 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي, হে ইমানদারগণ খবরদার খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরের সঙ্গে যেরকম ভাবে জোরে কথা বলো এরকম জোরে কথা বলো না, আন তাহবাত আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের নফল, তোমাদের জিহাদ, সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়ানকুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না, নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে, নবীর আওয়াজের উপর দিয়ে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? ওহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে অবতীর্ণ হলেন। আমার ভাইয়েরা, সারা জীবন শুনেছ আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছে, কেমনে শহীদ হয়েছে তোমরা তা পড়ো নাই কোন সময়, মিলাদিরা পরে কারদিয়া জঙ্গে ওহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ইয়ে হালুয়া ইয়ে মিঠাই হামকো খিলানে কে লিয়ে, মিষ্টি খাওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দান্দান শহীদ করেছেন কেন? সেই কাজ ছেড়ে দিয়েছ আর নবীর নামে মিলাদ দিন, নবীর শাফাত নিন, ঘরে ঘরে মিলাদ দিন, নবীজির শাফাত নিন। আল্লাহর নবীর জীবদ্দশায় সব সন্তানরাই তো মারা গেল, এক ফাতেমা ছাড়া নবীর সব সন্তানরা মারা গেল। নবী কি মিলাদ দিয়েছিলেন? 3 দিনে মিলাদ, 40 মিলাদ করেছিলেন, মৃত্যু বার্ষিকীর মিলাদ করেছিলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবীরা করেছিলেন, এগুলো বিদআত, মানুষেরা ইবাদত তৈরি করেছে। একদল আবার আছে বিদআত তো ভালো আছে, মন্দ আছে, হাসান আছে, সাইয়া। আমি জিজ্ঞেস করতে চাই, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসর কয় রাকাত? এশা কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এখন যদি মাগরিব কেউ ভালো করে উজু করে 4 রাকাত পরে নামাজ হবে? একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, তারপরে নামাজ হবে না বাতিল? সব বাতিল হয়ে যাবে, কারণ আল্লাহর নবীর তরিকা এটা না। ভাইরা আমার, আল্লাহর নবী মিলাদ করেন নাই, পয়সার বিনিময়ে খতম করেন নাই। আমার ভাইয়েরা, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখো, ঘরে ঘরে আছে। সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসিরে একেবারে মুফতি শফি রহমাতুল্লাহ এখানে শিরোনাম কায়েম করেছেন, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতনে কোরআন দোয়া অজিফা সম্পূর্ণ হারাম, যে পরে সেও হারাম কাজ করে আর যে পড়ায় সেও হারাম কাজ করে। ভাইয়েরা আমার, ফতোয়ার কিতাব পড়তে গেলে মুফতি কোর্সের প্রথম যে কিতাবটা পড়ায়, শরহ কুদরাসুল মুফতি আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তার কিতাব হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবে লেখা আছে, বেদাতের উদাহরণ দিতে গিয়ে তিনি দুই পৃষ্ঠা আলোচনা করেছেন, এই পয়সার বিনিময়ে খতম নিয়া, খতম পারা উনি হারাম প্রমাণ করেছেন। এরপরে ফতোয়া সামিতি আছে, অন্যান্য কিতাবে আছে। আমাদের মনে রাখতে হবে এই যে কতগুলো বেদাত আমাদের সমাজে তৈরি করেছে। আজকে আমি মিরাত প্রসঙ্গে এখন আলোচনা করছি না, আসলে আলোচনা ভিন্নভাবে করছিলাম। আল্লাহর নবী উহুদের ময়দানে লোহার পোশাক পরে নামলেন, আল্লাহর নবী যুদ্ধ করছেন, মক্কার কুফফাররা দেখলো এই লোকটাকে পাথর মারলে, এই লোককে তীর মারলে চলবে না, তরবারি আঘাত করলে কাজ হবে না, লোহার পোশাক ভেদ করবে না, মাথায় লোহার টুপি আছে, বড় একটা পাথর যদি মারা যায় তাহলে নিজের লোহা ঢুকে নিজেই মরে যাবে। এই পরিকল্পনা করে যখন আল্লাহর নবীর গায়ে একটা বড় পাথর মারলো, মাথায় পড়লো, আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল, হেলমেট ব্যবহার করে যারা তারা বুঝবে, দুই দিকে যার আংটা আছে এইরকম আংটা ভেদ করে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গেল, লোহা ঢুকে আল্লাহর নবীর দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরেই থেকে গেল। একটু চিন্তা করো মুসলমান, দাঁতে একটু ব্যথা হলে নাচতে থাকে ব্যথায়, ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আল্লাহর নবীর গাল ভেঙে লোহা ঢুকে গেল। আল্লাহর নবীর এই লোহা বের করার জন্য একজন সাহাবী যখন দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, তার দুইটা দাঁত পড়ে গেছে, লোহাটা বেরিয়ে আসলো, আল্লাহর নবীর মুখমণ্ডল রক্তরঞ্জিত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিল, ফেরায় নাই কেন? আল্লাহর সাথে বোধ হয় নবীর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছিল নাকি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছিলেন? আল্লাহ তারা কোরআনে তাও উত্তর দিয়েছেন, আল্লাহ কসম করে বলছেন না, রাগ করেন নাই, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আমাকে এত মারলো, আমাকে রক্তাক্ত করলো, তায়েফে মারলো, হুনাইনে মারলো, আমাকে উহুদে মারলো, কেন তুমি ফিরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 214 নম্বর আয়াত উত্তর দিয়েছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাইবা, এমনি একটু আরামে আরামে বেশ ঢুকে যাইবা, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তাদের, তোমাদের আগের লোকদের প্রতি, তাদের উপরে এসেছিল কঠিন দুর্ভোগ, কঠিন বিপদ আপদ, কঠিন দুর্যোগ, কঠিন ভূমিকম্প, দুশ্মনদের হামলা, হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি শেষ পর্যন্ত স্বয়ং আল্লাহর রসুল এবং সমস্ত মুমিনরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এমন এক কঠিন অবস্থায় যখন চলে গেলেন তখনই আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই কাছে। আমাদের নবীকে হত্যার জন্য ঘেরাও করেছিল না, হত্যা করার জন্য ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ামকুরুনা ওয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। হে নবী, যখন আপনাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্র করছিল, আপনাকে হয়তো তারা বন্দী করবে, নতুবা হত্যা করবে, নতুবা তারা বের করে দিবে, তারা চক্রান্ত করছিল, আল্লাহ তাআলাও তাদের চক্রান্তের জবাব দিয়েছেন, আল্লাহ তাআলাও মকর করেছেন, চক্রান্তের জবাব দিয়েছেন, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, তাদের চক্রান্তকে প্রতিহত করার জন্য আল্লাহই সবচেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন খালি মুমিনরা যুদ্ধ করেছে তা না, আগের যুগের সব নবীরা যুদ্ধ করেছেন, আল্লাহ নিজেও তো সেই যুদ্ধই করেছেন। কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন বদরের যুদ্ধে যখন এই কাফেরদেরকে হত্যা করা হলো, আল্লাহ তাআলা বলছেন ফালাম তাকতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, বরং আল্লাহ নিজে ওদেরকে কতল করেছেন। কে কতল করেছেন? ভাইরা, আল্লাহ তাআলা নিজে কতল করেছেন বলছেন, এরপরে আর প্রকাশ কি থাকে? এরপরে আল্লাহ তাআলা অন্যায়তে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফাল্লাহুল মুমিনিন আল কিতাল, আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে যথেষ্ট যুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলা নিজেই কি যথেষ্ট। এরপরে নবীরা যুদ্ধ করেছেন, সাহাবীরা যুদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন ওয়া কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগের যুগের নবীদের সাহাবীরাও যুদ্ধ করেছে, কোরআন বলছে ওয়া কাইম মিন নাবিন কাতালা মাহু রিব্বিউন কাসির, নবীদের সঙ্গে কত আল্লাহওয়ালারা যুদ্ধ করেছেন, নবীদের সঙ্গে আল্লাহওয়ালা লোকেরাও যুদ্ধ করেছেন, সাহাবীরাও যুদ্ধ করেছেন। ও মুসলমান, তোমাদেরও সেই রকম কোরআনকে বাস্তবায়ন করার জন্য নবীর সুন্নাহ মোতাবেক তোমাদেরকেও সেই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, বদরের যুদ্ধে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নামিয়ে দিলেন, ফেরেশতারা বলল রব্বুল আলামিন আমরা তো যুদ্ধ করতে জানি না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তসবিহ তাহলিল করি, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমরা যুদ্ধ করতে জানি না। আল্লাহ তাআলা বললেন, কোরআন বলছে ওয়াইজ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নি মাআকুম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন বদরের যুদ্ধে যাও, তোমরা আমার মুমিন বান্দাদেরকে অটল রাখো, তা সাহস দাও, আমি তোমাদের সঙ্গে আছি। তাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আমি কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিব। ফাজরিবু ফাওকাল আনাক, ও ফেরেশতারা মারামারি করতে জানো না, আমি শিক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা নিজে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন, কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন ফাদরিবু ফাওকাল আনাক, ওদের গর্দানের উপরে মারো, আজরিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকের আঙ্গুলের মাথা মাথা পিটিয়ে নরম করে দাও। কে হুকুম দিয়েছেন? কোরআনুল কারীমের সূরা আনফালের 12 নম্বর আয়াত, পরিষ্কার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নামিয়ে দিয়েছেন। আগের যে আয়াতগুলো বলেছিলাম, আল্লাহ বলেছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, এটা সূরা আনফালের 17 নম্বর আল্লাহ বলছেন আমার রামাইতা ইজরা মাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিজে নিক্ষেপ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল, আল্লাহ তাআলা আরো আয়াত বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে ওয়াদা করেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের গনিমত দান করবেন। সূরা ফাতা এই সূরা 20 নম্বর আয়াত বলছেন ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের আজকে মনে রাখতে হবে, সারা দুনিয়ার কুফফারদের যে চিত্র আমি শুরুতে তুলে ধরেছিলাম সেইটার বিরুদ্ধে আজকে মুমিনদেরকে একমাত্র ঔষধ হচ্ছে, মুমিনদেরকে সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আবু হুরায়রার মতো হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদের মতো ফকি, ইবনে আব্বাসের মতো মুফাসসিরে কোরআন, সবাই যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা যুদ্ধ করার হুকুম দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেন তারা সীসা গলানো প্রাচীর। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 4 নম্বরে বলে দিয়েছেন আজকে এই কঠিন সুন্নাতকে আমরা ভুলে গিয়েছি, আর সেজন্যই আল্লাহ তাআলা কাফেরদেরকে, ইহুদিদেরকে, মুনাফিকদেরকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুল জিল্লা, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে আল্লাহ তাআলা তোমাদের উপরে অপমান এবং লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন। ভাইরা আমার, এজন্যই মনে করবেন আজকে অনেকে আল্লাহর নবীর মিঠা মিঠা সুন্নাতগুলো আছে, যেগুলো সুন্নাত না বেদাত তৈরি করে তারপরে সুন্নাত বানিয়েছে, মিষ্টি খাওয়ার সুন্নাত যেগুলো বললাম আগে, আর কঠিন সুন্নাত যেগুলো আছে এগুলোকে এড়িয়ে যাচ্ছি আমরা। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই একজন বড় মুহাদ্দিস এবং ফকি ছিলেন, হানাফি মাযহাবের ইমামদের মধ্যে তার নাম আসে। সেই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে জিহাদ করছিলেন, আর ওনার ছাত্ররা বললেন যে হুজুর আপনিও তো পারেন মক্কা মদিনায় গিয়ে থাকতে, কারণ তৎকালীন সময়ের সবচেয়ে বড় আবেদ এবং সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় সুফি ফুজাইল ইবনে আইয়াজ রহমাতুল্লাহ আলাই মক্কা মদিনায় থাকতেন, ইবাদত করতেন। আর আপনারা জানেন মক্কা মদিনায় থাকলে কত ফজিলত অর্জন করা যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসওয়াদ চুমো দেওয়া যায়। আমার ভাইরা সবচেয়ে বড় কথা হচ্ছে এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। এই জন্য আবদুল্লাহ বিন মুবারককে তার ছাত্ররা বলল যে আপনিও তো ফুজাইল ইবনে আইয়াজের মতো মক্কায় গিয়ে থাকতে পারেন, ইবাদত করতে পারেন, কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন? ওই সময় আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ওই ফুজাইল ইবনে আইয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন, চিঠি লিখেছিলেন। বাইরা সেই পত্রটা শুনুন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ও মক্কা মদিনার ইবাদতকারী ফুজাইল ইবনে আইয়াজ, মক্কা মদিনায় বসে ইবাদত করছো ঠিকই, তোমার এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব হচ্ছে ঠিকই, জমজমের পানিও পান করছো, বাইতুল্লাহ তওয়াব করছো, হাজরে আসওয়াদ চুমো দিচ্ছ, মুলতাজামে বুক লাগাচ্ছ, আর শুনে রেখো আবেদাল হারামাইন লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে মনে করতে তুমি ওখানে বসে ইবাদত করছো না, বরং ইবাদতের নামে তুমি ছলনা করছো, খেলনা করছো। কারণ যেই ইবাদত করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা মাঠে ময়দানে ছুটে গিয়েছিলেন, আল্লাহর নবীর সাহাবী নবী নিজে হিজরত করেছেন, তুমি সেই সুন্নাতকে বাদ দিয়ে মক্কায় বসে ইবাদত করছো। ইয়াবিদাল হারামাইন লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমুই ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো ইবাদতের জজবা চলে আসে, তোমার ইবাদতের জজবায় তখন চোখ দিয়ে পানি ঝরতে থাকে, তোমার গিরিবা চোখের পানিতে ভিজে যায়। আর শোনো, আমার যখন ইবাদত করতে করতে জজবা আসে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা আসে, তখন যুদ্ধের ময়দানে মাথা ভেঙ্গে, চেহারা ভেঙ্গে, দাঁত ভেঙ্গে, রক্ত দিয়ে আমাদের গিরিবা রঙিন হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওদের যুদ্ধ চলছে, এই সময় একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার বাহু, এই আমার শক্তি, আমার চেহারা, আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন জান্নাত, সোজা জান্নাত। সাহাবী বললেন বাহাবা জান্নাত। আল্লাহর নবী বললেন বিশ্বাস করো না? বলেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করি, তবে এত সহজে জান্নাতে যেতে যাওয়া যায় আগে জানতাম না। থলের ভিতর থেকে খেজুর বের করলেন, একটু মাথাটা সোজা করে শক্তি অর্জন করি, কয়েকটা খেজুর খেয়ে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে পড়ে, আল্লাহর নবীর সাহাবী সেরকম ভাবে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে ফেলছে, কাফেরদেরকে হত্যা করে লাশের স্তূপ করে ফেলছে। সাহাবা একরাম ডাক দিলেন, যুবক আমাদের কাতারে চলে আসো। যুবক তাকালো, চেহারায় মুচকি হাসি, রক্তে রঞ্জিত যুবক বলছে, আমার ভাইয়েরা আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না, আমি ওদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি সে কথাই স্মরণ করালেন, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমাইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু। তোমার যখন ইবাদত করতে করতে জজবা আসে, তোমার চোখ দিয়ে পানি পড়ে আর তোমার গিরিবা ভিজে যায়, আমাদের যখন জজবা আসে চোখের পানি দিয়ে নয় বরং আমাদের শরীরের রক্ত দিয়ে, মাথার রক্ত দিয়ে আমাদের দেহটা ভেজে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়ামান কানা তুমি যখন ইবাদত করতে বসো তখন আতর গোলাপ সুগন্ধি লাগিয়ে বসো, ভালো কথা, আতর গোলাপ আল্লাহর নবী ব্যবহার করেছেন, সুগন্ধি মহব্বত করতেন, আমি তিরস্কার করছি না। জেনে রাখো তোমার আতর গোলাপের জন্য কোন জান্নাতের গ্যারান্টি নাই। আমাদের আতর গোলাপটা কি শুনে রেখো, রাহাজুসানা বিকিওয়াল গুবারুল আতিয়াবু, যুদ্ধের ময়দানের ধুলাবালু, আর ঘোড়ার পায়ের সঙ্গে পাথরে আঘাত লেগে অঙ্গিস অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, সে আগুনের স্ফুলিঙ্গ এবং ধুলাবালু হচ্ছে আমাদের আতর গোলাপ। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আওয়া মান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাকুয়ুলুনা ইয়াওমা সবিহাতি তাতাবু, তোমাদের ঘোড়াগুলো, তোমাদের আবা কাবা ডিব্বা, ওই সমস্ত হাদিয়াত উপর মাল সামানা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, শোনো, লাকাদ আতানা মিন মাকালিন নবিয়িনা কওলুন সহীহুন সাদিকুন লা ইউকযাবু। জেনে রাখো তোমার আতর গোলাপ যতই মূল্যবান হোক না কেন, তোমার এই পাতলা ফিনফিনে জামা যতই সুন্দর হোক না কেন, এইগুলোর কোনো মূল্য নাই। আমাদের নবী বলেছেন, লা ইস্তাবি গুবারু খায়রুল্লাহি ফি আনফি ইমরিন ওয়া দুখানুন নারিন তালহাবু, যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং জাহান্নামের আগুনের ধোয়া কখনো একত্র হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, তোমরা যখন মরে যাইবা, তুমি যখন মরে যাইবা, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, আমার জানাজায় কোনো লোক হবে না, আর দরকারও নাই, কারণ তুমি তো মরে গেছো, তোমার কাপড়গুলো খুলে ফেলা হবে, আমি যখন মরে যাব আমার কাপড় চুপড়গুলো খোলা হবে না, লক্ষ লক্ষ লোকও আমার জানাজায় আসবে না, মৃত্যুর ভয় আছে, আমাকে রক্ত মাখা কাপড় চোপড় সহ দাফন করা হবে। জেনে রাখো কিয়ামতের মাঠে তোমার ওই সাদা কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে ওঠার কোনো গ্যারান্টি নাই। আমার হাবিব বলেছেন, কিয়ামতের মাঠে শহীদরা এবং যুদ্ধে যারা আহত হয়েছে তাদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসহুবুদ্দামান, রক্তগুলো নতুন করে ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রীহুহু রীহুল মিস্কে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিস্ক আম্বারের চেয়েও বেশি বেশি ঘ্রাণ। এবং সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে সেজন্য মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের সাহস বেড়ে গেছে, ওরা মনে করেছে মুসলমান কারা, মুসলমান তারা যাদের ওদের পা চাটা গোলামি করে, মুসলমান তারা যারা ওদেরকে খুশি করার জন্য দাড়ি কামায়, ওদের দেশে যাওয়ার জন্য নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দেয়, নিজেরা খ্রিস্টান হয়ে যায়। ওরা মনে করেছে মুসলমান তারা, যেই মুসলমানরা ভোর রাতে উঠে আমেরিকান এমবিসির সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওদের ভিসা পাওয়ার জন্য, এই খ্রিস্টান হদিরা, আজকে তোমাদেরকে জানতে হবে, এই যুবকেরা তোমাদেরকে জানিয়ে দিতে হবে, ওরা মুসলমান না, মুসলমান তারা যারা তোমাদের সাদা চামড়া দেখে, যেই সাদা চামড়ার মধ্যে কুফুরি আছে, শিরিক আছে, ওই সাদা চামড়ার দিকে থুতু নিক্ষেপ করতেও রাজি না, ঠিক না? মুসলমান তারা যারা তোমাদের দেশে যারা ঘৃণা করে, তোমাদের পণ্য যারা বর্জন করে, ও আমার জাতি, আজকে মনে রাখতে হবে সেই রকম এক দল মর্দে মুমিনদের দরকার। আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? আল্লাহ তাআলা আহ্বান করছেন, আল্লাহ তাআলা ডাকছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদানে, অথচ অসহায় শিশু, অসহায় পুরুষেরা, নারীরা এবং শিশুরা ফরিয়াদ করছে, ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে, ফরিয়াদ হচ্ছে কাশ্মীর থেকে, ফরিয়াদ হচ্ছে ইরাক থেকে, ফরিয়াদ হচ্ছে ফিলিস্তিন থেকে, ফরিয়াদ হচ্ছে তোমার আরাকান থেকে। আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আহ্বান করে বলছেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অথচ অসহায় শিশু পুরুষেরা, আর শিশুরা আর নারীরা ফরিয়াদ করে বলছে রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা সূরা নিসা 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা যারা ফরিয়াদ করে বলছে রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়া আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো এই জালিমদের হাত থেকে বাঁচাও আমাদেরকে তুমি বাঁচাও আমাদেরকে বাঁচাবার জন্য একজন নেতা দান করো ওয়া জাআলনা না মিন লাদুনকা ওয়ালিয়া তোমার পক্ষ থেকে ওলি দান করো ন্যায়নিষ্ঠবান নেতা দান করো অভিভাবক দান করো ওয়া জাআলনা মিন লাদুনকা নাসীরা আর তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী দাও ও যুবকেরা আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে ইরাক থেকে আফগানিস্তান থেকে এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ ফির তু যা একবার করনি হে জাহা কি রহবরি উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারে বান আবার তোমাকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে গোটা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের মতো ভূমিকা পালন করতে হবে তোমার সামনে বাধা আসবে এতক্ষণ সেই বাধার কথা বলা হয়েছে এই বাধার কথা এজন্য বলা হয় নাই যে তোমরা ভয় পেয়ে ঘরে গুটিয়ে বসে থাকো বাধার কথা বলা হয়েছে এজন্য বাধা আসলে মুমিনরা ভয় পায় না সে কথা জানাবার জন্য নতুবা আল্লাহ তাআলা বলেছেন পুরো কোরআনে পরিষ্কার বলেছেন ওয়াকুল আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক সূরা হুদের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইল গায়ব হে নবী আপনাকে আমি গায়েবের খবরগুলো জানাচ্ছি আগের কাহিনীগুলো বলছি কেন বলছি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য না না মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক আপনার অন্তরকে স্থির রাখার জন্য আপনাকে আপনা বসতে হবে যত নির্যাতন হোক না কেন যত আঘাত আসুক না কেন যদি অটল থাকতে পারো যদি টিকে টিকে থাকতে পারো বাতিলের মোকাবেলা দাঁড়াতে পারো সাহায্য করার মালিককে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহা ইলাইকা মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন শেষ বিজয় মুমিনদের পক্ষে আসবে এটা জানাবার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এইসব কাহিনী জানিয়ে দিয়েছেন অ মুসলমান জেনে রাখো এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল ইংরেজরা প্রথমে ওদের চরম নির্যাতন চালালো এরপরে দেখলো যে এই দেশ থেকে ওদের বিরুদ্ধে আন্দোলন আরো বেড়ে যাচ্ছে শেষ পর্যন্ত ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একদল গোয়েন্দা তৈরি করলো রিপোর্ট তৈরি করার জন্য ভারতবর্ষ আমরা দখল করেছি এই দেশে আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হয় কি করে তা আমাদেরকে দেখতে হবে এক বছর পর্যন্ত গোটা ভারতবর্ষে তদন্ত করে রিপোর্ট তৈরি করেছিল ইংরেজ সরকারের কাছে রিপোর্ট দিয়েছিল এই ভারতবর্ষে তোমাদের শত্রু হিন্দু না তোমাদের শত্রুবদ্ধ নয় অন্য কোন জাতি নয় তোমাদের শত্রু একমাত্র মুসলমান যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি ভারতবর্ষে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পা ভারতবর্ষে টিকতে পারে না এজন্য তারা পরামর্শ দিল তিনটা পরামর্শ দিল এক নম্বর পরামর্শ হচ্ছে এই যদি ভারতবর্ষে তোমরা স্থায়ী শাসন কায়েম করতে চাও তাহলে মুসলমানদের কিতাব কোরআন শরীফকে পুড়িয়ে ফেলতে হবে দুই নাম্বার কাজ করতে হবে এই কোরআন যেখান থেকে প্রচার হয় মসজিদ মাদ্রাসা এইগুলোকে বন্ধ করে দিতে হবে তিন নাম্বারে কাজ করতে হবে এই কোরআন যারা প্রচার করে সেই আলেমদেরকে হত্যা করতে হবে ইতিহাস সাক্ষী আপনারা জানেন এরপর ইংরেজরা তিনটা কাজ বাস্তবায়ন করার জন্য কর্মসূচি হাতে নিল ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন যে আমার সৃষ্টিকর্তার কসম দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআন শরীফকে একাত্র করে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এরপরে ভারতবর্ষের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করা হলো, শুধু দিল্লি শহরে 1200 মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলোর নামে অর্থ সম্পত্তি ছিল, ভারতবর্ষের প্রায় গোটা জমিনের এক চতুর্থাংশ জমিন ছিল মসজিদ মাদ্রাসা নামে অর্থ করা। সেইগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল, মসজিদ মাদ্রাসাগুলোকে ঘোড়া রাখার আস্তাবল বানানো হলো। এরপরে শুরু হলো তিন নাম্বার পরিকল্পনা বাস্তবায়ন করা, ওলামায়ে কেরামদের হত্যা করা। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, আমি আমার তাবুতে যখন গেলাম, তাবুর পিছন থেকে মানুষ পোড়া গন্ধ পেতে লাগলাম, আমি পিছনে গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হলো, তাদেরকে বলা হচ্ছে মৌলবীর দল, হয়তো ইংরেজদের পক্ষে কথা বলবি, নতুবা তোদেরকেও ভুনা করা হবে যেরকম এই 40 জনকে ভুনা করা হচ্ছে। ডক্টর টমসন বলেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই 40 জন আলেমও পূর্বের 40 জনের মতো আগুনে পুড়তে রাজি হলো, ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হলো না। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেই দুনিয়া মে মুসলমান কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, কতল করনা হ্যায় তো কর লে আশেক দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতেবে তকদীর কো, ইয়ে বাত আয়া হ্যায় দুশমন পর, হম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায়, ইয়া বজম জাহান মে কায়েঙ্গে या खून में नहा कर दम लेंगे, नहनु लदीन बायउ मुहम्मदा अलल जिहाद मा बकीना अबदा। তারা তো সেই জাতির অংশ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে মক্কার কাফেররা শুলে চড়িয়ে বলেছিল, যদি এই মুহূর্তে বলো তোমাকে ছেড়ে দেওয়া হোক আর তোমার নবীকে তোমার যা রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হবে। সেই ফাঁসির মঞ্চের থেকে, সুরের মঞ্চের থেকে আল্লাহর নবীর সাহাবী গর্জে উঠেছিলেন, কবিতা বলেছিলেন, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসাল শিলবিন মুমাজ্জাই। ও আল্লাহর দুশমনেরা, তোরা মনে করেছ আমি ওই মিষ্টি খাওয়ার আশিকের রাসূল, না না আমি মিষ্টি খাওয়ার আশিকের রাসূল না, আমি মিলাদের আশিকের রাসূল না, আমরা সত্যিকার আশিকের রাসূল। আমরা তো আমাদের নবীর এইখানে ফাঁসিতে ঝুলানো দূরের কথা, আমাদের নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খোবার জীবিত থাকবো তা হতে পারে না। এরা ছিল আশিকের রাসূল, আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়েছে। আজকে সেই লোকগুলো আশিকের রাসূল না, ওরা আশিকের রাসূল কে আজ কি খালি মিলাদ দেয় আর ইহুদি খ্রিস্টানদের পাতারা গোলামি করে। ভাইরা আমার, ডক্টর জামসন লিখেন, ওলামা একরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল, এভাবে ঢুকে ঢুকে মারা হয়েছে। ডক্টর টমসন লেখেন, দিল্লির চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন বৃক্ষ ছিল না যার প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ভাইয়েরা আমার, এইভাবে কোরআন পড়িয়ে দিল, মাদ্রাসা মসজিদ বন্ধ করলো, আলেমদেরকে হত্যা করলো, এরপরে কি ইসলাম শেষ হয়ে গেছে? আল্লাহ বলছেন, ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইহুদি খ্রিস্টান মুশরিকরা হিন্দুরা বৌদ্ধরা সব মিলে চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিবে দিতে, আল্লাহর কালামকে স্তব্ধ করে দিতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার খ্রিস্টানরা, দুনিয়ার ইহুদিরা, দুনিয়ার হিন্দু বৌদ্ধরা যদি আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় করতে পারবে? হেফাজত করবেন কে? ও মুমিনরা, সেজন্য ভয় করার দরকার নেই। আল্লাহ বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহর নবীকে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা সর্বোচ্চ স্থান দিয়েছি। আজকেও যারা কোরআনের পক্ষে কাজ করবে তারা ওয়ারাফা আলাকা যিকরাকের ভাগ পাবে, আর যারা কোরআনের বিরোধিতা করছে তারা ইন্না শানিয়াকা হুয়াল আফতারের দলে পড়বে, ঠিক কিনা? সেজন্য ভয়ের কোনো কারণ নেই আমার মুমিন ভাইয়েরা। ইংরেজরা যখন ভারতবর্ষে এরকম আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, এরপরও দেখলো গোটা ভারতবর্ষে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন এটা দারুল হরফ, এরপরে দাবা আনালের মতো ইংরেজ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লো, গোটা ভারতবর্ষে যুদ্ধ ছড়িয়ে পড়লো, ওলামায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। তখন একদল আলেম তৈরি করলো, ওরা চিন্তা করলো এইবারে আর আলেম হত্যা করলে চলবে না, দালালদেরকে ডাকলো, তোমাদের কথা মতো আলেমদেরকে হত্যা করলাম, কোরআন পোড়াইলাম, মাদ্রাসা ধ্বংস করলাম, এখনো কেন আন্দোলন চলছে? দালালরা তখন এই যে মাদ্রাসার আগামীকাল দস্তার বন্দী হবে হাফেজে কোরআন, ছোট ছোট পিচ্ছি বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করেছে, এই বাচ্চাদেরকে নিয়ে ইংরেজদের সামনে হাজির করে বলল, তোমরা কাগজের কোরআন পুড়িয়েছ, ইটের মাদ্রাসা আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, এই প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, জেনে রাখো কেউ পর্যন্ত তোমাদের পক্ষে কোরআনকে ধ্বংস করা সম্ভব না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবে কে? এই কোরআন হেফাজত করার জন্য আল্লাহ নিজে নেমে আসবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে হেফাজত করবেন, সন্তানদেরকে কোরআন মুখস্থ করাবেন, মাদ্রাসায় সন্তান দিবেন, জেনে রাখবেন সন্তান মাদ্রাসায় পড়লে না খেয়ে মারা যায় না। রিজিকের মালিক কে? যে আল্লাহ বাঘেরে খাওয়ায়, ভল্লুকেরে খাওয়ায়, তিমি মাছকে খাওয়ায়, যে আল্লাহ শিয়ালকে খাওয়ায়, খারাসকে খাওয়ায়, সে আল্লাহ মানুষকে খাওয়াবে না, তার কোরআনের আলেমদের খাওয়াবে না? আল্লাহ তারা খাওয়াচ্ছেন, কোনো আলেম না খেয়ে মরে যায় না, কোনো আলেম অভাবই থাকে না। আমি দেখেছি, আমি আমার নিজেরকে উদাহরণ দেই, আমার অন্যান্য ভাইগুলো সবই এমএ পাস মাস্টার্স করা, আর আমি তো মূল মিশাব, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলি, ওরা এক এক মাসে সবাই মিলে যা কামাই করে আমার কোন সময় একদিনে তার চেয়ে বেশি হয়ে যায়। গতকালকে মাহবিল করেছি বোধহয় 20,000 টাকা দিয়ে পকেট ঢুকে দিয়েছি ঢাকা। কোন জায়গায় ছিল কালকে মাহফিল? সাভারে ছিল কালকে মাহফিল, জিরানি বাজার। ভাইরা আমার 20,000 টাকা কয়দিনে কামাই করে? এরকম মনে রাখবেন, আমরা একসাথে মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করি, তারপরে ওয়াজ করি, আরো কত লাইনে কাজ করি, ওরা কয়টা করে? এই জন্য মনে রাখবেন, তবে দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করাবেন না, সেটা ভিন্ন কথা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে উৎসাহ দেওয়া, নতুবা এলমে দিনকে উদ্দেশ্য হবে কাকে সন্তুষ্ট করার জন্য, সন্তান দিবেন এলমে দিন শিক্ষা করার জন্য। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের মাঠে এই আলেম হাফেজ যারা কোরআনের খেদমত করবে তাদের পিতামাতা যদি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে তাদেরকে কিয়ামতের মাঠে নূরের কুরসিতে বসিয়ে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে, যেই তাজ যেই মুকুটের আলো চন্দ্র সূর্যের আলোর চেয়ে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা আছে না ইনশাআল্লাহ? আশা আছে? এমনি পাবেন না, সন্তানকে মাদ্রাসা দিতে হবে। ভাইরা আমার, আর যারা মাদ্রাসা দিবেন না, ছেলে মেয়ে বড় হইলে কামাই করে খাওয়াবে, মাদ্রাসা বলে কি খাওয়াবে, কেয়ামতের মাঠে এই সন্তানরা অভিযোগ করবে, তারা বলবে কোরআন আছে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব্বুল আলামিন, আমাদের ওই পিতামাতাকে আমাদের সামনে হাজির করো যারা আমাদের কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহর পরিচয় দেয় নাই, রসুলের সুন্নাহ শিক্ষা দেয় নাই, আমাদেরকে দীন শিখায় নাই, আমাদেরকে পিতামাতার খেদমত পর্যন্ত শিখায় নাই, আমাদেরকে নবীর আদর্শ শিখায় নাই, আজকে জাহান্নামে যাচ্ছি, ওই পিতামাতাকে আমার সামনে আনো যেই পিতামাতা আমাদের গোমরাহ করেছে, আমরা তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই সন্তানের জন্য হালাল হারাম বাছাই করছো না, ওই সন্তান কে আমাদের তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। সেজন্য আমি বলছিলাম যে বিষয়টা নিয়ে ওলামায়েকরাম আলেম তৈরি করতে হবে। যাই হোক, ইংরেজরা এবারে দেখলো আলেমদেরকে ধ্বংস করা যাবে না, তাহলে কি করতে হবে, এইবারে প্ল্যান তৈরি করলো, এইবারে আলেম আমরা ধ্বংস করবো না, তৈরি করব। আর এটা বললাম না চেপে ধরার জন্য, ভাইরা আমার, ইংরেজরা এইবারে যে চক্রান্ত করছে সে সবচেয়ে মারাত্মক চক্রান্ত। তারা এবারে চিন্তা করলো আমরা মাদ্রাসা ধ্বংস করব না, মাদ্রাসা তৈরি করব। এই জন্য সর্বপ্রথম যেই মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসার নাম কি, কলকাতা আলিয়া মাদ্রাসা। তৈরি করেছে কারা? আজকে যদি এই মোহতামিম সাহেব বলে আমি একটা মাদ্রাসা তৈরি করব, সাহায্য করতে কোনো চিন্তা আছে, কোনো চিন্তা করতে হবে, কোনো ভয় আছে? আর এলাকার হরে কৃষ্ণ হরে রাম যদি এসে বলে আমি একটা মাদ্রাসা করবো, চান্দা দাও, আমাদের যথেষ্ট ভয়ের কারণ আছে কিনা? ইংরেজরা কেন মাদ্রাসা তৈরি করলো? ইংরেজরা যখন দেখলো আলেমদেরকে ধ্বংস করা যাচ্ছে না, এবারে তারা মনে করলো আমাদের চিন্তাধারার আলেম তৈরি করতে হবে, ইমামদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এই জন্যই তো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের টাকা দেয়, কারা জানেন? ইমাম প্রশিক্ষণের টাকা আসে কোথেকে? আমেরিকার থেকে। কোথেকে? আমেরিকার থেকে ইমাম প্রশিক্ষণের টাকা দেয়। বোঝেন না কি না এক উদ্দেশ্য, ইমামদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য। এই জন্যই তো মাঝে মধ্যে পরীক্ষা করে দেখি ইমান গেছে কিনা পুরোটা। ওই যে ব্যালে ডান্স করে কেমনে করায় নাকি ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায় মসজিদের ইমামদের প্রশিক্ষণে আমেরিকার একটা মেয়ে কেড়ে নাচাইলো, ড্যান্স করাইলো, এটা পরীক্ষা ছিল যে এই ইমাম সাহেবরা আমাদের বড়ি ঠিক মতো খেয়েছে কিনা। ভাইরা আমার, ইংরেজরা মাদ্রাসা তৈরি করলো, কিছু মৌলবীদেরকে হাত করলো, এই মৌলবীরা ইসলামের মৌলিক পরিভাষা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। ওরা শিখাইলো ইসলাম মানে শান্তি, আমরা দেশ চালাবো, তোমরা শান্তিতে বসে মসজিদে ইবাদত করো, গন্ডগোল করো না। অথচ সালাম অর্থ কি? আরে এর কাছে সত্য সত্য, এইখানে কোন পুরুষ নাই? বেশি আলোচনা করছেন, শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, যে বিষয়টা বলছি খুব খেয়াল করে শুনতে হবে। এখন এই জাতীয় কিছু ইমামদের তৈরি করলো, আলেমদের তৈরি করলো, যারা মুসলমানদের শিখাইলো যে মুসলমানদের মূল কাজ হচ্ছে মিলাদ পড়া। নবী আলিমুল গাইব, নবী নূরের তৈরি, মাটির তৈরি না। এই সব কিছু শিখাইয়া তারপরে মুসলমানদেরকে এই নিয়ে গন্ডগোল লাগাই দিলে মারামারি করতে থাকো। ভাইরা আমার, আজকেও দেখবেন যেই লোকগুলো এই সব নিয়ে বহাস করে, নবী নূরের তৈরি, নবী আলিমুল গাইব, নবী হাজির নাজির, এই লোকগুলোকে জীবনেও জীবনেও ইসলাম কায়েমের ব্যাপারে কথা বলতে শুনেছেন? এই লোকগুলোকে দুনিয়ার মজলুম মুসলমানদের পক্ষে, ইরাকের মুসলমানদের পক্ষে, আফগানিস্তানের পক্ষে, কাশ্মীরের পক্ষে কথা বলতে শুনেছেন? এই লোকগুলো মূলত আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের সেই নীল নকশা বাস্তবায়ন করছে। সেজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদের মুসলিমদেরকে আল্লাহর দেওয়া দিন আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী কায়েম করতে হবে। রাসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা আমাদের ইবাদত করলে চলবে না, ঠিক কিনা? আমরা ইবাদত করবো কার তরিকায়? রাসুলের তরিকা। হুকুম মানবো কার? তরিকা মানবো কার? রাসুলের তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়ে নামাজ হবে, রসুলের তরিকা বাদ দিয়ে যদি দুরুদ পড়ে দুরুদ হবে। এই লোকগুলো মানুষদেরকে বোকা বানায়, কাজে মিলাদ কোরআনে আছে, মিলাদ কোরআনে আছে, দলিল দেয় কি, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ মিলাদ পড়ে, ফেরেশতারা মিলাদ পড়ে, দেখাইলো মিলাদ, এইখানে কি তর্জমা আছে? ভাইরা আমার, এই কাজটা করার জন্যই এদেরকে তৈরি করেছে। এই কাজটা বুশেরা পারে না, এই কাজটা ওবামা করতে পারে না, ইহুদি খ্রিস্টান করতে পারে না। এই কাজগুলো করার জন্য দরকার ছিল একদল মৌলবী সাহ। আল্লাহর নবী এই আমল করেন নাই, আল্লাহ রসুল করেন না, সাহাবিরা করেন নাই? সাহাবিরা দুরুদ পড়েছেন নামাজের মধ্যে, আমরা নামাজ দুরুদ পড়ে দাঁড়াই না বৈশা। আর এখন দুরুদ পড়ছে মিলাদ পড়তে দাঁড়াই দাঁড়িয়ে মিলাদ পড়ে দাঁড়াইয়া। ভাইরা আমার, এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিশকাতে বাবুল কিয়াম হাদিসটা আছে, দশ বছর যে আনাস খেদমত করেছেন আল্লাহ রসুলের, তিনি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল লাম ইয়াকুন শখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ভূমিকা দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন ও মুসলমানেরা, যারা আজকে নবীর আশেক দাবি করছো, ভালো করে জেনে রাখো আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে পৃথিবীতে আর কোন ব্যক্তি প্রিয় ছিল না। এই ভূমিকা দিলেন কি জন্য? কারণ আশেকের রসুল দাবি করে মিলাদ পড়ে, এই জন্য। এরপরে তিনি বলছেন ওয়াকানু ইদা রাউহু, যখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখতেন, লাম ইয়াকুমু, তখন তারা দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা, কারণ তারা জানতেন আল্লাহর নবী এটা পছন্দ করতেন না। আল্লাহর নবী তার জীবদ্দশায় সম্মানের জন্য দাঁড়াক সাহাবায়ে কেরাম তা পছন্দ করতেন না। যেটা জীবদ্দশায় পছন্দ করতেন না, আল্লাহর নবীর মৃত্যুর পরে যারা তৈরি করেছে পছন্দ করবেন না? বেদাত, বেদাত তৈরি করেছে, এরকম আরো অনেক বেদাত আছে। এই বেদাত গুলো তৈরি করার জন্য একদল মৌলবী তৈরি করে দিল। এই জন্য আমি বলি, একটা কৌতুক বলি, শেষ করছি। একবারই একদল মেহমান গেছিল, মেহমানদেরকে রাতে খাবার দাবার দিয়ে বিছানা দিল পুরাতন একটা খাটে। খাটটা ছিল পুরাতন, পুরাতন খাটে কি থাকে? পুরাতন খাটে কি থাকে? সারপোকা উরস থাকে, সারপোকা উরস। আর উপরে দেয় নাই মশারি, উপর থেকে মশায় কামড়াইল কায়দা মতো। সকালবেলা মেজবানরা জিজ্ঞেস করে না যে রাত্রে ঘুমটা কেমন হলো? তো জিজ্ঞেস করলো, রাত্রে ঘুমের কষ্ট হয় নাই তো? মেজবান জিজ্ঞেস করলো, মেহমান বলল যে না, তেমন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরত। ভাইরা আমার, আমাদের অবস্থাও সেরকম। আজকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টান হিন্দু বদ্ধ ঐক্যবদ্ধ ভাবে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দিবে, আর ভিতর থেকে সারপোকার মতো ওরসের মতো একদল ওরস করছে আর ইসলামের সর্বনাশ করছে, ঠিক কিনা? দেখেন ওরস মোবারক, পবিত্র ওরস, আবার কোন সময় মহাপবিত্র ওরস। ভাইরা আমার, যুগে যুগে ইসলামকে দুই দল মানুষ ক্ষতি করেছে। কয় দল মানুষ? তালিমুল মুতাআল্লিম, এই মাদ্রাসায় পড়ায়, দেখবেন যে ওই কিতাবে আছে আলী রাদিয়াল্লাহু বলেছেন ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়াহবারু সুইন ওয়ারহবানহা, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর মানুষেরা? এক প্রকার হলো শাসক গোষ্ঠী, যাদের কথা আগে বলেছি। দুই নাম্বার হলো এক ধরনের যাজক গোষ্ঠী, এক ধরনের আলেম বলছি, এক ধরনের, সব ধরনের আলেম না, ওলামায়ে কেরামদের মর্যাদা অনেক বড়। আমার সামনে পিছনে পাশে যারা বসে আছেন, আমি সেই আলেমদের কথা বলছি না, তাদের মর্যাদা অনেক বড়। কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে কারা? আলেমরা। আলেমরাই ঠিক মতো ভয় করে। তুমি জাহেল মূর্খ, যতই ইবাদত করো শেষ করে শিরক করে জাহান্নামে যাইবা। আর আলেমরা অল্প ইবাদত করলো বুঝে শুনে ইবাদত করে, শিরক করে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে কারা? এরপরে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে যারা আলেম আর যারা আলেম না তারা কি এক? আল্লাহর হাবিব বলেছেন যে আবেদ মূর্খ হবে ইবাদত করে, একজন আলেমের তুলনা তার মর্যাদা কিরকম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে আদনা ব্যক্তির তুলনায় যেরকম, একজন আলেমের মর্যাদা আবেদ জাহেরের চেয়ে সেরকম মর্যাদা বেশি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য একদিকে ওলামায়ে কেরামদের সঙ্গে থাকবেন, তাদের সহস্রবয় সংসর্গে থাকবেন, সন্তান আলেম বানাবেন, আর একদিকে সাবধান থাকতে হবে, আল্লাহর নবী একদল আলেম সম্পর্কে সাবধান করেছেন, মিশকাত কিতাবুল ইলমের ভিতরে শাস্তি হাদিসটা আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذ بالله من جب الحزن, আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুনের থেকে পানা চাও। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমা জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন কি জিনিস, কিসের থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে বলছেন? আল্লাহর নবী বললেন ওয়াদিন ফি জাহান্নাম, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত, ইয়াতাআফাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়ামিন আরবা মিয়াররা, যেই জাহান্নামে এত মারাত্মক এত ভয়াবহ, ওই জাহান্নামের ভয়েতে অন্য জাহান্নাম গুলো আল্লাহর কাছে প্রতিদিন 400 বার পানা চায়। কতবার পানা চায়? এত মারাত্মক জাহান্নাম। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাই ইয়াদখুলহা ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামে কারা প্রবেশ করবে? এত মারাত্মক জাহান্নাম, এত ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের থেকে অন্য জাহান্নামগুলো ভয় পায়, সেই জাহান্নামে আবু জাহেল যাবে, আবু লাহাব যাবে, উতবা সাইবা যাবে, নমরুদ যাবে, ফেরাউন যাবে, না শয়তান যাবে, কয় না এরা কেউ যাবে না, ওই জাহান্নামটা স্পেশাল জাহান্নাম তৈরি করা হয়েছে। আল্লাহর হাবিব ফরমান قال القرآن مراؤنا بأعمالهم, ওই সমস্ত আলেমদের জন্য তৈরি করা হয়েছে, যেই আলেমরা এলেম শিক্ষা করে, আমল করে, মানুষকে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য, আল উলামা আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেমরা যারা সরকারকে খুশি করার জন্য আল্লাহর কোরআনকে বিকৃত করে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আল্লাহর কোরআন থেকে কিছু অংশ বাদ দিয়ে প্রচার করে, ওই আলেমদের জন্য বলা হয়েছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল উলামাউ উমানাউদ্দিন, আলেমগণ হচ্ছে দ্বীনের আমানতদার, আমানতদার দ্বীনের আমানত তাদের কাছে আছে, মালাম ইউখালিতিল উমারা, যতক্ষণ পর্যন্ত আমির উমারা শাসকদের কাছে ঘুরঘুর না করে, ফাইদা খালাতুহুম, যখন আলেমরা শাসকদের কাছে ঘুরঘুর করবে, শাসকদের পা চড়া গোলাম হবে, ফাহুম লুসুসুদ্দিন, তখন তারা দ্বীনের আমানতদার নয়, বরং তারা তখন দ্বীনের চোর হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, এই চোর গুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমার কাছে দলিল ছিল, দস্তাবেজ আছে, কিন্তু এখন সেইগুলো বললে আপনারা বোঝার মতো অবস্থাও নেই, আমার বলার মতো অবস্থাও নেই, নতুবা র্যান্ডের একটা চিত্র আমার কাছে আছে। বর্তমানে ইহুদি খ্রিস্টানরা একটা প্ল্যান তৈরি করেছে, ওরা বলেছে একদিকে যদি দেখো মোল্লা ওমর জেহাদের বক্তব্য দিচ্ছে রাস্তার এক পাশে, আর এক পাশে সালাউদ্দিনকে দাঁড়িয়ে দাও ওর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য, দাঁড় করিয়েছে না? ওরা বলেছে একদিকে যদি দেখো মোল্লা ওমর, আর একদিকে মোল্লা বরডলি তৈরি করে দাও এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও, মুসলমানদের মধ্য থেকে জেহাদি স্পৃহা দমন করে দাও, মুসলমানদের মধ্য থেকে কোরআন কায়েম করার মতো অবস্থা বাতিল করে দাও, ওরা যেন কোরআন দিয়ে খালি খতম করে, মিলাদ করে, আর যেন কোরআনের শাসন কায়েম করার স্বপ্ন না দেখে, এই পরিকল্পনা দিয়ে ওরা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। আমার ইন্টারনেটে লেকচার আছে, বিস্তারিত বয়ান আছে, আপনারা ইন্টারনেটে আমার লেকচার পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায়, সিডি আছে, এই ঢাকায় যারা যান তারা, বই আছে আমার অনেক বই, এখানে বিক্রি করে জানি না আবার। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আমার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, দাজ্জালুন কাজ্জাবুন, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে, আসল দাজ্জালের পক্ষে জনমত তৈরি করার জন্য, কারণ হঠাৎ করে দাজ্জাল আসলে তা কেউ মানবে না, ওই দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, ওই দাজ্জালের পক্ষে লোক তৈরি করার জন্য আগে কিছু নকল দাজ্জাল আসবে। আল্লাহর হাবিব ফরমান এই দাজ্জাল গুলো হাদিস পড়া দাজ্জাল, কোরআন পড়া দাজ্জাল, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, কোরআনের তাফসীর পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন আজগুবি হাদিস বয়ান করবে, এমন এমন আজগুবি তাফসীর বয়ান করবে, বেমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা কোনদিন শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, জাল হাদিস তৈরি করে বলবে, ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, খবরদার খবরদার, তোমরা তাদের থেকে কাছে তা দূরে থাকবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, তাদের কাছে তোমরা যাবে না, তোমাদের এলাকায় ঢুকতে দিবে না, ওদেরকে বাস দিয়ে তোমরা দূরে সরিয়ে দিবে। আমার ভাইয়েরা, আজকে সেই দাজ্জালরা মাঠে নেমেছে আল্লাহর দিনকে বিকৃত করার জন্য, আল্লাহর কোরআনকে পরিবর্তন করার চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। এই দুই দলের বিরুদ্ধে একদিকে সারপোকা, আর একদিকে কি, আর একদিকে মশা, এই দুই দলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে রাজেছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সবক পারফের সাদাকাত কা আদালত কা সাজাআত কা লিয়া জায়েগা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন, দোয়া করে আপনারা যাবেন, মুরব্বি মানুষ আছেন, কথা বলবেন, তারপর দোয়া করে শেষ করবেন ইনশাআল্লাহ।